لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وقال عليه الصلاة والسلام: من خاف أدلج ومن أدلج بلغ المنزلة. ألا إن سلعة الله الغالية، ألا إن سلعة الله الجنة، أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو، بات کے شروع ہونے سے پہلے چند باتیں اچھی طرح اپنے ذہنوں میں لکھا لیں، تاکہ پورے اجتماع کی ہر مسجد سے پورا پورا نفع ہم کو ملے. اس میں سب سے پہلی بات تو یہ ہے کہ ہر مسجد میں شروع سے لے کر اخیر تک رہے، تاکہ پوری بات سنیں، پوری بات کو سمجھیں. جب پورا سنیں گے اور پورا سمجھیں گے تو ہی عمل پورا کر سکیں گے، اور عمل پورا کریں گے تو اس کا نفع پورا ملے گا. ادھورے عمل پر کبھی کام کا پورا نفع نہیں ملتا. اس لیے سب سے پہلی بات تو یہ ہے کہ شروع سے لے کر اخیر تک رہنے کی نیت کریں. جو میں رہیں گے نا سارے کے سارے. نحمده ونصلی علی رسوله الکریم، اما بعد. محترم دوستو، بزرگوار، بھائیو، یہ بولیں جے بہن شروع ہو آگے کچھ کتھا خوب بھالو بھابے منوجوگ دیے شنیے اور انترے بسائے نیے، جاتے کرے استعمال এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কথাবার্তা হবে, যত আলোচনা হবে, সমস্ত কথাবার্তা এবং সমস্ত আলোচনার দ্বারা আমরা পরিপূর্ণভাবে উপকৃত হইতে পারি। কারণ হইল, যদি আমরা এক একটা মসজিদের এক একটা বয়ানের এক অংশে থাকি, আর এক অংশে চলে যাই, কোথা মাঝখানে চলে যাই, কথাটা শেষ হওয়ার আগে কিছু কথা শুনলাম আর কিছু কথা শুনলাম না, এর দ্বারা হইল এখন যে কোনো মজলিসে আমি পরিপূর্ণভাবে শরীক থাকলাম না, কোনো কথাটাই আমি পরিপূর্ণভাবে শুনলাম না। তো প্রত্যেক মজলিসে বসার দ্বারা, অর্থের কথাবার্তা শোনার দ্বারা পরিপূর্ণ ফায়দা বা পরিপূর্ণভাবে উপকৃত মানুষ হইতে পারে না। এজন্য আমরা সকলেই নিয়ত করে নেই, শেষ পর্যন্ত যত মজলিস হবে সমস্ত মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ধ্যান খুব জমে বসব, এবং যত কথাবার্তা হয় সমস্ত কথাবার্তা মনোযোগ দিয়ে শুনব, যাতে করে আমরা পরিপূর্ণভাবে উপকৃত হইতে পারি। কি বলেন? বসবো তো ইনশাআল্লাহ। ওদিকে তার নিয়ে পুরী বাদ যার শুনে ইসলে আঁকে বন্ধ হয়ে যায়গি তো কান বন্ধ হয়ে যায়। مسجد میں ہونے کے باوجود بھی دل تک کوئی بات جائے گی نہیں، اور جب بات دل تک نہیں جائے گی تو وہ زندگی کے رخ کو صحیح نہیں کرے گی، وہ بات زندگی کو بدلتی ہے جو کانوں کے راستے سے دل تک پہنچتی ہے. اور جا کر سننے کا آسان راستہ یہ ہے کہ نیچے نہیں دیکھنا، ہاتھ گھٹنوں میں نہیں باندھنا، بلکہ بات کرنے والے کی طرف دیکھتے رہنا. پھر بھی اگر نیند آئے تو اپنی آنکھوں کو مل کر آدمی نیند کو بگڑائے، تاکہ ان مجالس کا پورا پورا نفع ہم کو ملے. دیکھیے، کتھا بول رہا ہوں، اپنا شروع سے شیش پرت سمست کتھا بارتا پورا مذاکرہ بولیں، بائن بولیں، جی ہوتا ہم جگہ تھی شنی، گھمائے گھمائے نہ شنی، کارن مانس جہاں گھمائے گھمائے شنتے تھے تخن کانے راستہ بند ہو جائے، কানে রাস্তা যখন বন্ধ হয়ে যায় অন্তরের যে কথাটা পৌঁছে সেটা তো কানের রাস্তা দিয়ে পৌঁছে। কানের রাস্তা যদি বন্ধ হয়ে গেল তাহলে অন্তরে তো কথা পৌঁছবে না, আর অন্তরে যদি কথা না পৌঁছে তাহলে আমার কাছে আর কিছুই থাকবে না, বলতে শেষ হওয়ার পর আমার কাছে কিছুই থাকবে না। এই জন্য আমরা সকলেই এটা নিয়োগ করে নেই যে আমরা থেকে থেকেই কথাগুলো শুনব। কি বলেন ঠিক আছে না ভাই? জেগে থাকতে চাইলে কয়েকটা কথা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হলো, এক নম্বরে আমরা ওই মাথা নিচে করে শুনবো না, মাথা উঁচু করে শুনবো, করে ঘুমের হাত থেকে বাঁচতে পারি। এরপরেও যদি কারো কোনো ক্লান্তির কারণে ঘুম আসে, একটু লড়া চালা দিয়ে ঘুরবো, বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করবো যাতে ঘুমের হাত থেকে আমরা রক্ষা পাইতে পারি, নিজেকে বাঁচাইতে পারি। পুরী বাদ ধ্যান ও তবচ্চো সে শুনে গ্রীষ্ম ভি ইহা হ্যাঁ দিল দিমাগ ভি ইহা হ্যাঁ, তাকে বার কানো কে রাস্তে সে দিল তক পৌঁছ যায়। জব দবাই অন্দর চলি যাতি হ্যাঁ তন্দুরস্তি আ যাতি, এসে বার জব দিল তক পৌঁছ যাতি হ্যাঁ তো জিন্দগি কে রোগ কো সহি কর দেতি। তৃতীয় হলো যে আমরা প্রতিটা কথাই বড় মনোযোগের সাথে এবং একাগ্রতার সাথে শুনি। কারণ যখন আমরা মনোযোগের সাথে একাগ্রতার সাথে শুনবো, তখন এই কথাগুলো আমাদের অন্তরে যে বসবে বসবে, আর এটা বহু জরুরি। কারণ ঔষধ যখন নাকি পেটের ভিতরে যায়, তখন ঔষধের কাজ তো ক্রিয়া শুরু হয়। যদি পেটের মধ্যে না যায় তাহলে ঔষধের ক্রিয়া তো শুরু হবে না। যদি আমরা রেখেয়ালে দপলাসের সাথে শুনি, এই কথাটা আমাদের অন্তরে বসবে না। যদি মনোযোগের সাথে একাগ্রতার সাথে আমরা কথাবার্তাগুলো শুনি, তাহলে এই কথাটা আমাদের অন্তরে পড়বে। যখন এই কথা বলার কথাগুলো আমার অন্তরের মধ্যে বসবে, এরপরে হলে আমার তার ফলাফ হবে, আমার জীবনের রোগ ঠিক হবে। বাদ তো শুনে ইরাদে সে তো আমল কি নেই আছে হম শুনে, ইসলিয়ে জমা কা মামলা আপনে বন্ধু কে সাথ জো হতা হে ও নিয়ত পর হতা হে। ফরমায়া ওয়া ইন্নামা লিকুল ইমরিম মা নাওয়া, ہمیں ہر آدمی کو وہ چیز ملے گی جس کی اس نے نیت کیا۔ جو دین کی پہلا حق ہے سننا، دوسرا حق ہے ماننا، عمل کی نیت سے بات کو سننا۔ আর একটা কথা হলো যে প্রতিটা কথা যে আমরা শুনবো, ধ্যানের সাথে শুনবো এবং সাথে সাথে আমল করার নিয়তে শুনবো। কারণ আল্লাহ তাআলা যে বান্দার সাথে মামলা করবেন, আচরণ যেটা করবেন, সেটা হলো বান্দার নিয়তের উপরে। হাদিসের মধ্যে আছে ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রতিটা মানুষ তার নিয়ত অনুযায়ী চেয়ে থাকে। সুতরাং আমরা আমলের নিয়তে শুনব এবং আমলের নিয়তে শুনব। কথার হক এইটি, যিনি মজলিসের সমস্ত কথার হক এইটা যে ধ্যানের সাথে শুনব এবং মানব। উচিতকে সাথ দিন কি বাদ কা তিসরা হক জো হো আগে পৌঁছানা হি, পুরী দুনিয়া মে اور ساری انسانیت تک پہنچانے کی نیت سے سننا۔ حدیث پاک میں فرمایا بلغوا عنی ولو آیا، میری طرف سے ایک بات بھی تمہارے پاس پہنچ جائے تو اس کو آگے پہنچا دو۔ حضور پاک علیہ الصلوۃ والسلام کی طرف سے بشارتیں ہیں کہ اللہ تعالیٰ اس آدمی کو سرو تازہ رکھے اور اس کو ہنستا بولتا ہوا رکھے کہ جس نے میری بات کو سنا اور اس کو محفوظ کیا، پھر اس کے بعد جیسا سنا تھا ایسا آگے پہنچا دیا۔ فرمایا رب مبلغ اوعى للسامع، فرمایا بہت مرتبہ ایسا ہوگا کہ جس کو آپ بات پہنچا رہے ہیں وہ آپ سے زیادہ بات کو لینے والا ہوگا۔ کہ آپ نے ایک آدمی کو بات پہنچایا، اس آدمی نے 100 آدمیوں کو بات پہنچا دیا، تو وہ ایک بھی آپ کے حصے میں اور 100 بھی آپ کے حصے میں، اس لیے کہ آپ ذریعہ بنے ہیں بات کو آگے بڑھانے کا۔ اس لیے پورے عالم کی اور ساری انسانیت کی نیت کے ساتھ اس مجلس میں بیٹھنا، اس بات کو لے کر پورے عالم میں جائیں گے اور ساری انسانیت تک اس کو پہنچائیں گے۔ اور ایک جنس ہل جو ہم جو کتھا بارتا گلا سنب یہ مذاکرہ آپ سنب کسر نیت سے سنب، ایک تو ہل نجے عمل کرن نیت سے سنب، اور ایک تو ہل سارا دنیا سے سمس سارا دنیا سمس تو مانس کے ساتھ پہنچانے جرمے کے سنب، کارن یہ حق ادھکار جن کتھا অধিকার রাখে আমার উপরে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা করেন যে বান্দাগো আনলি ওয়ালাও আয়া, দিনের একটা কথাও যদি তোমার কাছে পৌঁছে থাকে তুমি জেনে থাকো তো এটাকে তুমি পৌঁছে দাও। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন ওই সমস্ত ব্যক্তিবর্গকে আল্লাহ তাআলা তরুতাজা রাখে, যারা তিনি কথাবার্তা শুনছেন শুনছে এবং অপরের কাছে পৌঁছে গেছে। এটা কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতেন? অনেক মানুষ এমন আছে যারা প্রথমে যারা শুনছিল ওই সময় তো তারা ছিল না, পরবর্তীকালে তাদের কাছে পৌঁছছে, তারা ওইটাকে যত্ন সহকারে নিজের ওইটাকে হেফাজত করছে এবং আরেকজনের কাছে পৌঁছাইছে। অনেক সময় দেখা যায় যে তারা পৌঁছানোর ব্যাপারে যে সরাসরি শুনছিল তাকে অনেক বেশি ভূমিকা রাখছে। আপনি হয়তো একজনের কাছে পৌঁছাইছেন, আপনি যার কাছে পৌঁছাইছেন সে দশজনের কাছে পৌঁছাইছে, ওই সে দশজনের কাছে যে পৌঁছাই ওই দশজন এবং আপনি যে একজনের কাছে পড়বেন পৌঁছালেন সেই একজন, পুরো এগারো জনের সমান নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, দিনের কথার হক এটা যে আমরা আরেকজনের কাছে, শুধু আরেকজনের কাছে না, সারা দুনিয়াতে সমস্ত মানুষের কাছে এটা পৌঁছাইব, এই নিয়ে আমরা শুনি। আর সারি দুনিয়া মে ওর সারে ইনসানোর বাদকে পৌঁছানে কাজ কে রাস্তা হ্যাঁ, দুনিয়া তো বহুত বড়ি হই তো মুল্ক হ্যাঁ, হাজারো শহর হ্যাঁ, লাখো দেহাত হ্যাঁ, ওর দুনিয়া মে 700 করোড় ইনসান হে, পুরে আলম মে ওর সারি ইনসানিয়ত তক বাদকে পৌঁছানে কাজ কে রাস্তা, তো পুরে আলম মে ওর সারি ইনসানিয়ত তক বাদকে পৌঁছানে কাজ রাস্তা ইয়ে হ্যাঁ, জিতো তো জহা তক হাম যা সকতে হ্যাঁ জিন্দগি মে খুব জানা ওর জহা তক ও জিতো তক নেই যা সকতে হ্যাঁ তককে ইনসানো তককে লিয়ে আপনি জিন্দগি মে কাম করতে বালে বেহরিন আদমি তৈর করার যে বাতো আগে লেকরকে যায়। হজুর পাক আলী সলাতাম কি মেহনত কাজ রুখ হ্যাঁ, আল্লাহ হজুর পাক আলী সলাতাম বহু বড়া কাম দেখ দুনিয়া মে ভেজা, আজকে মেহনত কাজ মদান পুরো আলম হ্যাঁ, সারি ইনসানিয়ত হ্যাঁ, কিয়ামত তক কাজ জমানা হ্যাঁ, ইত্যাদি বড়ে কাম পর কাবু পানি কে আপকো সিফ জমানা যে দিয়া গিয়া ও 23 সাল কাজ দিয়া গিয়া, 23 সাল কে আসতে মে ইতনা বড়া কাম আপকো করনা হোসকে লি আপনি অনসক মেহনত করকে যা তক ওর জিতো তক যা সকতে গে খুব তশ্রিফ লে গে, ওর জিতো তক আপ নেই যা সকে ওর যা তক আপ নেই যা সকে বহা তক বাতো লে জানে কে লিয়ে আপনি আপনি জিন্দগি মে সওয়ালাত সাহাবা কা মজমা তৈয়ার ফরমায়া। বলে যে সারা দুনিয়াতে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত এবং সমস্ত মানুষের কাছে আমি কি করে পৌঁছবো, একা কি করে এই কথা পৌঁছাবো, বলেন যে তার জন্য এই হলো আল্লাহ তাআলা আমাকে যে যোগ্যতাটা দিচ্ছেন, সুস্থতা দিচ্ছেন, কম বেশি সম্পদ দিচ্ছেন, এই সুস্থতা সম্পদকে ব্যবহার করে আমি যতদূর পর্যন্ত যেতে পারি, যতজনের কাছে যেতে পারি এতদূর পর্যন্ত যাব, অতজনের কাছে যাব, কারণ দুনিয়া তো অনেক বড়, কয়েকশো দেশ, হাজার হাজার শহর, লক্ষ লক্ষ গ্রাম, 700 কোটির উপরের মানুষ, আমি কয়জনের কাছে যেতে পারবো, বলে আমার সাথে যতদূর আছে যত দূরে যাওয়া আছে এত দূরে আমি যাবো, যতজনের কাছে যাওয়ার সাধ্য আমার আছে, কৌশিক আমার আছে, যোগ্যতা আমার আছে, এতজনের কাছে তো আমি নিজে যাবো, আর বাকি যে বাকি সারা দুনিয়ার জন্য বাকি সমস্ত মানুষের জন্য কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য আমার করণীয় হল এমন একটা বাজনা আমি তৈরি করব যারা আমাকে আগে তুলে দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছেন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছেন সময় হল কেয়ামত পর্যন্ত, আর মানুষ হল কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ। এই এতখানি পোশাক এলাকাতে এত লক্ষ কোটি জনগণের মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পন্থাটাকে অবলম্বন করতেন, নিজের সাথে যতটুকুন যাওয়ার এতটুকুন তো নিজের শাশুড়িরে চলে গেছেন, যতজনের কাছে যাওয়া নিজের সাথে ছিল এতজনের কাছে নিজে চলে গেছেন, এবং যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারেন নাই ওই কারণে ওই পর্যন্ত একটা মাজমা তৈরি করতেন, 6 লক্ষ সাহাবীদের একটা মাজমা একটা জামাত তৈরি করতেন, অথচ এত বড় দায়িত্ব দিলেন সময় দিলেন মাত্র 23 বছর, আল্লাহ তাআলা সুযোগ দিতেন কয় বছর, 23 বছর, এই 23 বছরের মধ্যে সারা দুনিয়াকে চষে বেড়াইতে হবে, আর এই 23 বছরের মধ্যে যে সমস্ত মানুষের এখনো জন্ম হয় নাই পরবর্তীকালে হবে, শতাব্দীর পরে তাদের জন্ম হবে, তাদের পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করলেন কিভাবে, নিজের সাধ্য যতটুকু এতটুকু নিজে গেলেন, যেখানে নিজের সাধ্য না এর জন্য একটা জামাত তৈরি গেলেন করে গেলেন 6 লক্ষ সাহাবীদের মাজমা, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপরে অর্পিত দায়িত্বকে আদায় করতেন। হজুর পাক আলাইহিস্সালাম নে 23 সাল মে সাহাবা কা এসা মজমা তৈয়ার ফরমায়া কি জিস মজমে কি জিন্দেগি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিন্দেগি কা আয়না থি। ইসলিয়ে জব সাহাবা কে বারে মে পুছা গিয়া কি কোন লোগ হে, ফরমায়া ফুরসান বিন নাহার ওয়া রুবান বিন লাইল বসাম বিন নাহার ওয়া বসাম বিন লাইল। ফরমায়া দিন কে শে সওয়ার হে, কি ঘোড়ে কে কুছ পর বেঠ কর পুরি দুনিয়া মে চলতে হে, ইনসানো কো আল্লাহ কি পহচান করানে কে লিয়ে কি আল্লাহ কোন হে আর কেসে হে। আর ফরমায়া রাতো কে ই ইবাদত গুজার হে, ইনকো হসরাত পচাস আল্লাহ কে দিন কা কাম করনে ওয়ালে হে, আর রাতো কো আল্লাহ কে সামনে বহুত জ্যাদা রোনে ওয়ালে হে। হুজুর পাক আলাইহিস্সালাতু ওয়াসসালাম কা দিন দাওয়াত আর তালিম কে লিয়ে আল্লাহ নে আপকো মুআল্লিম আর কারি বানা করকে ভেজা থা, লিহাজা দিন কা আকসর হিসসা দাওয়াত আর তালিম কে তকাজো পর খরচ হোতা থা, আর রাত কা বড়া হিসসা আপকা আল্লাহ কে সামনে খড়ে হোনে পর আর মুনাজাত মে খরচ হোতা থা, ইহাঁ তক কি আপকে পেরো পর বরফ আ জাতা থা। আর ইহি দোনো সিফাতে 100% সাহাবা কে অন্দর মে মুন্তাকিল হুই। ইসলিয়ে মেরে মোহতরম দোস্তো, পুরি বাত কো ধ্যান আর তওয়াজ্জো সে সুননা হে, আমল কি নিয়ত সে সুননা হে, উসকো পুরি দুনিয়া মে আর সারে ইনসানো তক পৌঁছানে কি নিয়ত সে সুননা হে, জহাঁ তক আর কিতনো তক জা সকতে হে খুদ জানা হে, আর জহাঁ তক আর কিতনো তক নেই জা সকতে হে উসকে লিয়ে আপনি জিন্দগি মে কাম কে আদমি বানা করকে মরনা হে, পাঁচ বন করকে নেই মরনা হে। মালেন্দ্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বল্প সময়ের মধ্যে এত বড় বিশাল দায়িত্ব জিম্মাদারি কিভাবে আদায় করলেন? আগেই বলা হয়েছে যে একটা মজমা তৈরি করছেন, যে তাদের সংখ্যা ছিল 1,24,000। বলেন যে তারা প্রত্যেকে এমন ছিল যে তারা যেন আয়না ছিল, তারা ছিল আয়না, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে সিফত ছিল এই সিফত গুলো তাদের মধ্যে ছিল। সাহাবাদের সিফত বলতে গিয়ে বলা হয় যে তাদের সিফত ছিল ফুরসানুন ফিল নাহার, রহবানুন ফিল লাইল, বসামুন বসামুন ফিল নাহার, ওয়া বকাউন ফিল লাইল। দিনের বেলায় তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কামকে নিজের জিন্দেগির মাকসাদ বানায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন, সেখানে দরকার সেখানে তারা পৌঁছে গেছে। আর রাত্রিবেলাতে ওই নবীর বন্ধু যে সিফত ছিল কান্নাকাটির সিফত আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার রহমতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়াতকে বান্দার দিকে মুতাওয়াজ্জে করার জন্য রাত্রিবেলায় কান্নাকাটি করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন ভাবে কান্নাকাটি করতেন যে রাত্রিবেলার দিকে থাকতে থাকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাওয়াল মুবারক খুলে যেত। সাহাবাদের এই সিফতই সাহাবাদের মধ্যেও ছিল, হুবহু এই গুণাবলী সাহাবাদের মধ্যে ছিল। দিনের মধ্যে তারা দিনের আলোতে যেখানে যাদের কাছে যাওয়া সম্ভব হয় যতদূরে যাওয়া সম্ভব হয় সন্তুষ্ট চিত্তে খাঁটি মুখে নিজের কাম মনে করে নিজের মাঝখানের মাঝখান মনে করে তারা ওই পর্যন্ত পৌঁছে যাইতেন। যখনই রাত্রি নেমে আসতো অন্ধকার নেমে আসতো তখন হলে আল্লাহ তাআলার কাছে গিরগিড়ায় কাঁদতেন, বেড়ে মোহতারাম দুস্তা বুজুর্গ। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বানানো মজমা সারা দুনিয়াতে পর্যায়ক্রমে সারা দুনিয়াতে তারা দিনকে ছড়াইছেন। এই জন্য বেড়ে মোহতারাম দুস্তা বুজুর্গ আমাদের সকলের জন্য উচিত হবে এই এই কথাগুলো আমরা খুব মনোযোগ সহকারে শুনবো, একাগ্রতার সাথে ধ্যানের সাথে শুনবো, এবং এই কথাগুলোকে আমরা দেখে দেখে শুনবো, এবং এই কথা শোনানোর পরে আমল করার নিয়তে শুনবো, এবং এই কথাগুলোকে অপরের কাছে পৌঁছানোর নিয়তে শুনবো, এবং দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত কেমন পর্যন্ত আমরাওয়ালা মানুষটা পর্যন্ত এই দিন কি করে এই কথাগুলো দুনিয়াতে চালু থাকে, দিনের অস্তিত্ব কি করে থাকে এটার জন্য আমরা চেষ্টা করবো। দিনের বেলাতে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটা জিনিস দিয়ে পাঠানো হয়েছিল, একটা হলো দিন শিখানো আর একটা হলো দিন পৌঁছানো, এর জন্য দিনের বেলার অধিকাংশ সময় এই দুই জিনিসের মধ্যেই কেটে যেত। দিন শিখতে ছিলেন আর দিনকে পৌঁছাইতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লিম ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাল্লিগ ছিলেন। তো মেরে মোহতারাম দোস্তো বুজুর্গ, আমরা আরেকজনের সাথে পৌঁছাইব, এবং পৌঁছাইতে পৌঁছাইতে এমন একটা মজমা তৈরি করবো আমরা, সেই মজমাটা নাকি আমার অবর্তমানে এই কামকে নিয়ে সামনে চলতে থাকবে, এই কাম কেয়ামত পর্যন্ত যাতে কোনোদিনও বন্ধ না হয়। এই জন্য বলতেছিলেন যে এমন ভাবে মেহনত করবো যাতে করে আমার পরেও কাম নিয়ে চলতে পারে, এরকম একটা বিশাল মজমা তৈরি থাকে, এমন যেন না হয় বাজা বাজাদের বাজা মহিলাদের মতো 40 বছর সংসার করছে স্বামীর সাথে থাকছে, তার কোনো বাচ্চা নাই, এই দুজন মারা গেল আর তাদের কোনো উত্তরসূরি নাই, এরকম ভাবে কাম আমরা করবো না যে আমি দুনিয়ার থেকে চলে গেলাম তো আমাদের এলাকার কাম বন্ধ হয়ে গেল। মেরে মহতরম দোস্তো, হমারে আপনি সমঝনে কি ওর পুরি উম্মত ও ইনসানিয়ত কো সমঝানে কি বাত ইয়ে হে কি আল্লাহ তাআলা কানুনে হর ইনসান কো জান ওর মাল কি নিয়ামত আতা ফরমায়ে, কিসি কো কম দিয়া কিসি কো জ্যাদা দিয়া, কিসি কো 20 সাল কি 40 সাল কি 60 সাল কি 100 সাল কি উম্র দিয়া, হর এক কো জান আল্লাহ হি নে দিয়া, কোই ভি আদমি আপনি মর্জি সে আ নি সকতা, আপনি মর্জি সে কোই জা নি, এইসি আল্লাহ তাআলা কানুনে হরেক ইনসান কো মাল কি নিয়ামত আতা ফরমায়ে, মাল কা তাআল্লুক আসল সে নেই হে ওর মাল কা তাআল্লুক মেহনত সে ভি নেই হে, কি ভাই ইয়ে বহুত আসল ওয়ালা হে ইসকে লিয়ে মালদার হে, ইয়া ইয়ে বহুত মেহনত করতা হে ইসকে লিয়ে মালদার হে, বলকে মাল কা তাআল্লুক ভি আল্লাহ হি কি তাকদীর সে হে, ওর আল্লাহ আপনি ইলম ওর হিকমত সে কিসি কো কম দিয়া দেতে হে ওর কিসি কো জ্যাদা দেতে হে, কিসি কে লিয়ে কম ভি মুনাসিব হোতা হে আগর ইসকো জ্যাদা মিল যায় তো সরসক বন যায়, কিসি কে লিয়ে জ্যাদা মুনাসিব হোতা হে আগর ইসকে পাস সে মাল খতম হো যায় তো ইয়ে শুকর পর চলা যায়, ইসলিয়ে আল্লাহ আপনি ইলম ওর হিকমত সে কম জ্যাদা হর এক ইনসান কো দেতে হে, ইসি লিয়ে মাল ভি আল্লাহ হি কি তাকদীর সে হে, ইসি লিয়ে হাদিস কে পাস মে আতা হে কি বাচ্চা জব মা কে রহম মে করার পাতা হে ওর উস পর 4 মহিনে গুজর জাতে হে তো আল্লাহ কি তরফ সে এক ফরিশতা আতা হে ওর আ করকে ইসকি উমর লিখ দেতা হে, ইয়ে দুনিয়া মে কিতনে সাল কিতনে মহিনে কিতনে ঘন্টে কিতনে সেকেন্ড ইয়ে জিয়েগা, দুনিয়া কে সারে ইনসান আপনে তমাম সাজো সামান কে সাথ মে আগর উসকে ওয়াক্ত পে পেহলে মারনা চাহে তো মার নাই সকতে, ওর দুনিয়া কে সারে ডক্টর আগর চন্দ সেকেন্ড উসকি জিন্দগি মে বড়ানা চাহে তো বড়া নাই সকতে, এসে হি আল্লাহ কি তরফ সে ফরিশতা দূসরি চিজ জো লিখতা হে ও উসকি রোজি ভি দেতা হে, ইয়ে দুনিয়া মে কিতনা খায়েগা কিতনা পিয়েগা ও ওর ফরিশতা লিখ দেতা হে, ওর হাদিস কে পাশ মে আতা হে লন তামুত নফসুন হাত্তা তাসতাকমিল রিজকাহা, ফরমায়ে হর কি জর কি কোই ভি আদমি মর নাই সকতা হে জব তক আপনে মুকাদ্দর কি রোজি কো খা না লে, ইসলিয়ে মালাকুল মউত জব আতে কি রূহ কে লিয়ে আতে হে নিকালনে কে লিয়ে ওর ঘর কে লোক রোতে হে তো মালাকুল মউত কহতে হে তুম কিউ রো রহে হো, মানে উসকে মুকাদ্দর কা এক দানা কম নাই কিয়া, ইস বড়ি দুনিয়া মে ইসকে মুকাদ্দর কা এক দানা নাই হে এক কতরা পানি নাই হে, মুঝে ইসকো তো লেকর জানা হে ওর জব তক এক ভি আদমি তুমারা জিতা হে মুঝে বার বার ইয়হাঁ পর আনা হে, ইসলিয়ে মেরে মহতরম দোস্তো ইয়ে সমঝনে কি বাত ইয়ে হে কি জান ভি আল্লাহ হি কি দি হুই হে ওর মাল ভি আল্লাহ হি কি তরফ সে হর এক ইনসান কো মিলা হুয়া হে। বলেন রে ভাই, আমার এবং আপনাদের সকলেরই বোঝার জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস, সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিচ্ছেন, এটা আল্লাহ তাআলাই দান করছেন, এর ব্যাপারে এই হায়াত আর এই সম্পদের জন্য কারো ব্যক্তিগত কোনো কৃতিত্ব নাই, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, যে দুনিয়াতে কে কতদিন বাঁচছে এটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিচ্ছেন, কে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর বাঁচছে এটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিচ্ছেন, যেটা ফয়সালা হয়েছে তার একটা সেকেন্ড বাকি থাকছে কেউ জুমের থেকে যেতে পারবে না, আর যেটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন ওর পরে এক সেকেন্ড কেউ বাঁচতে পারবে না, এই জন্য সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে একজন মানুষকে তার হায়াতের ওই পরিমাণটা শেষ হওয়ার এক সেকেন্ড আগে খুন করে ফেলবে, মেরে ফেলবে, গায়েব করে দিবে, যেতে পারতেও পারবে না, সারা দুনিয়ার সমস্ত ডাক্তাররা যদি একত্রিত হয়ে এই চেষ্টা করে যে আল্লাহ তাআলা একজন মানুষের হায়াত এই পর্যন্ত রাখছিলেন ওর যে আর একটা সেকেন্ড বাড়াই রাখছেন আর একটা সেকেন্ড বেশি বাড়ছে, এটা কোনো কোনো ডাক্তাররা এটা করতে পারবে না, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট করা, যার কারণে হযরত আজরাইল আলাইহিস সালাম যখন কোন মানুষের রূহকে নেওয়ার জন্য আসে তখনই আসে যখন তার জীবনের বছর মাস সপ্তাহ ঘন্টা মিনিট সেকেন্ড শেষ সেকেন্ড পার হয়ে যায় তখন তার রূহকে নিয়ে যায়, তার আত্মীয় স্বজনা কান্নাকাটি শুরু করে, আজরাইল আলাইহিস সালাম ওই দরজা পর্যন্ত ফিরে দিয়ে আবার ঘুরে তাকায় বলে যে দেখো আমাকে তো সরব করে কোনো লাভ নাই, আমি এর জীবনের হায়াতের থেকে একটা সেকেন্ডও এর হায়াত থেকে আমি বঞ্চিত করে নিই। যতদিন পর্যন্ত বাঁচার কথা ছিল এতদিন পর্যন্ত সে বাঁচছে, আর একটা স্ক্যান বাকি নাই। আর আমি তার রিজিকের মধ্যেও কোনো হাত দিইনি, শেষ দানাটা খেয়ে শেষ করছে। এই জন্য হাদিসের মধ্যে আছে অত সময় পর্যন্ত কোন মানুষ করতে পারবে না, যত সময় পর্যন্ত তার জন্য নির্ধারিত রিজিক যেটা ওইটাকে সে পূর্ণ না করবে, পুরা না করবে। মেরে মহকালাম দোস্তার বুজুর্গ এরপরে আসেন, তারা বলেন দেখো তোমাদের এই কান্নাকাটিতে আমার কিছু আসে যায় না, কারণ আমি তার উপরে কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় আমি করিনি। আর তোমাদের এই কান্নাকাটিতে আমার অন্তরে কোনো দয়া মায়া মহব্বতের উদ্রেক হবে না, আমার আসছে শেষ না, আমি আবার এই ঘরে আসবো, তারপরেও আসবো, তারপরেও আসবো, তারপরেও আসবো, যতদিন পর্যন্ত এই ঘরে যারা আসো তোমাদের মধ্যে একটা প্রাণী বেঁচে থাকবে তাকে কতদিন পর্যন্ত আমি আসতে থাকবো, আমার আশাটা আশাটা কেউ থেকে যেতে পারবে না। তো মানুষ যখন নাকি তার জন্ম শুরু হয়, মা গর্ভবতী হয়, গর্ভবতী হওয়ার চার মাস যখন পার হয়ে যায় তখন এক ফেরেশতা আসে, সে কতদিন দুনিয়াতে বাঁচবে, কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, সেটা লিখে দেয়। অনুরূপ ভাবে কি পরিমাণে সম্পদের মালিক হবে, কি পরিমাণে খাইবে, কি পরিমাণে ভোগ করবে, কি পরিমাণে অর্জন করবে, এটাই এটার পরিমাণটাও লিখে দেয়। এটা আমাদের একটা ভুল ধারণা বা ভুল কল্পনা, ভুল চিন্তা, যে সম্পদশালী হওয়ার জন্য যদি হওয়ার জন্য শর্ত হইল খুব বুদ্ধিমান হওয়া বা খুব পরিশ্রমী হওয়া, না, এটা আমাদের ভুল ধারণা। এটা আল্লাহ তাআলার যে তাকসিম, আল্লাহ তাআলার বণ্টন অনুযায়ী মানুষকে পায়। কাউকে আল্লাহ তাআলা কম দিয়ে দেয়, কম দিয়ে দেয়, এর হেকমত তো আল্লাহ তাআলাই জানেন। হইতে পারে সে বেশি হইলে সে আল্লাহর অবাধ্য হয়ে যেত, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যেত। কাউকে আল্লাহ তাআলা অনেক বেশি পরিমাণে দেন, কেন তাকে বেশি দিলেন, এর রহস্যটা কি? এর রহস্যটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। এমনও হইতে পারে যে তার কাছ থেকে যদি সম্পদ ছিনাই নেওয়া হয় তাহলে সে কুকুরই এখতিয়ার করবে, দিনকে ছেড়ে দিলে, ইসলামকে ছেড়ে দিলে। আল্লাহ তাআলাই ভালো জানেন কেন কম দিলেন, কেন বেশি দিলেন। সুতরাং এই জান, এই হায়াত আর এই সম্পদ সবকিছু আল্লাহ তাআলার দেওয়া, এটা প্রমাণিত। এটার মধ্যে কোনো ব্যক্তির বুদ্ধি বিবেক পরিশ্রম বা কোনো কিছুর সম্পর্ক নাই, এ সব পুরোপুরি ভাবে আল্লাহ তাআলার ফয়সালা। মেরে মোহতরম দোস্তো, ये जान और माल अल्लाह ने जो अता फरमाई है वो मरने के बाद की करोड़ों हा करोड़ साल की कभी न खत्म होने वाली आखिरत की जिंदगी के बनाने के लिए दिया है। अगर कोई इंसान अपने आखिरत की जिंदगी को बनाना चाहता है तो उसके बनाने का पहला और वाहिद रास्ता ये है कि अपने सर के बालों से लेकर अपने पैर के नाखून तक, सुबह से लेकर काम तक और पैदाइश से लेकर मौत तक के लिए अपने बदन का इस्तेमाल अल्लाह के हुक्मों पर करना शुरू कर दे। एक पाई से लेकर लाखों अरबों और कमाने अरबों और खरबों तक के कमाने के और खर्च करने के निजाम को ठीक कर दे, तो फरमाया इन दोनों लाइनों के ठीक करने पर मरते ही आदमी का पहला कदम जो है वो जन्नत से होगा। इसीलिए फरमाया अल्लाह ताला ने ईमान वालों से इनकी जान और माल को खरीद लिया है जन्नत के बदले में। तो जन्नत में जाने का रास्ता क्या है? और मैं जन्नत में जाने का रास्ता ये है कि आदमी अपने बदन का इस्तेमाल और अपने माल का कमाना और खर्च करना ठीक कर दे, तो इसके ठीक करने पर ये सीधा जन्नत में जाए और जिसकी आखिरत बनना शुरू होगी अल्लाह उसकी दुनिया भी अच्छे से अच्छी बना देंगे। इसलिए कि दुनिया आखिरत का साया है और दुनिया का बनना यह है कि अल्लाह ताला आदमी किसी भी हाल में होगा अल्लाह ताला उसके दिल में चैन और सुकून और इत्मीनान अता फरमाएंगे। झोपड़े में है लेकिन इत्मीनान है, ऐसी इत्मीनान वाली जिंदगी अता फरमाएंगे। आप अपने मोहब्बतें अता फरमाएंगे, मोहब्बतों से जिंदगी आसान हो जाती है और झगड़ों से जिंदगी मुश्किल हो जाती है। अल्लाह ताला दुआओं में कबूलियत अता फरमाएंगे और मुकद्दर की जो रोटी थोड़ी ज्यादा अल्लाह ने लिखी है अल्लाह हलाल और बरकत वाली बना करके देंगे इन दो चीजों के सही इस्तेमाल करने पर। और अल्लाह जिंदगी को ऐसी अच्छी साफ सुथरी दीनदारी वाली बनाएंगे कि जो कोई भी उस जिंदगी को देखे तो उसमें लालच पैदा हो कि ये जिंदगी तो मुझे भी मिलनी चाहिए। یہ دنیا اور آخرت کے بننے کا واحد راستہ ہے اپنی جان اور مال کا استعمال ٹھیک کرنا. تو بولیں گے بھائی যে আল্লাহ আমাদের সে দুটো পুঁজি দিচ্ছেন, একটা হলো জানের পুঁজি অর্থাৎ হায়াত, আর একটা হলো মালের পুঁজি. এই দুই পুঁজি আল্লাহ দিচ্ছেন এই জন্য যে যাতে করে আমাদের এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাওয়ার পরে, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আখেরাতের অভ্রন্ত জীবন যে আমাদের সামনে আসতেছে সেই জীবনটা যে কত বড়, লাখো কোটি শতে শতে কোটিও যদি বলা হয় তবু ওই জীবনের কোনো শেষ নাই, তার শুরু আছে শেষ নাই. ওই জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগ দান করছেন. শুধুমাত্র এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগ দিচ্ছেন, আমাদের সম্পদ এবং আমাদের হায়াত এটা শুধু আখেরাতের জীবনকে, আখেরাতের জীবনকে বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, অন্য কোনো জিনিসের জন্য না. এই যুগ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, বলেন যে কেউ যদি তার আখেরাতকে বানাইতে চায় তাহলে তার জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে. একটা হলো তার হায়াতের, আর একটা হলো তার সম্পদের. তার হায়াতের জন্য কি সিদ্ধান্ত নিতে হবে, তাকে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই পুরা সময়টা, এই পুরা সময়টাকে আল্লাহর হুকুম, এই পুরা সময়টার মধ্যে শরীরের থেকে যত আমল বের হবে সমস্ত আমল করার জন্য আল্লাহ তাআলার হুকুম মতো বের হয়, অর্থাৎ আমি যা যা করবো সে সব কিছুর জন্য আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়, আল্লাহর হুকুমের খেলাফ যেন কিছু তার কোনোটা না হয়। জানের ব্যাপারে সিদ্ধান্ত, হায়াতের ব্যাপারে সিদ্ধান্ত, সম্পদের ব্যাপারে সিদ্ধান্ত হইল একবারে এক পয়সা থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি আরব আরব খরব খরব যা আছে যত সম্পদের মালিক হোক না কেন, এই সম্পদটাকে, সম্পদটার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে. কামাইটা যেন আল্লাহর হুকুম মতো হয়, হালাল ভাবে হয়, এবং খরচটাও যেন আল্লাহর হুকুম মতো হয়। বাট এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, এই সিদ্ধান্ত অনুযায়ী যদি জীবনযাপন করতে পারি, যখনই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে দ্বিতীয় কদম সে জান্নাতে পৌঁছে যাবে, খোদার ফয়সালা. কারণ আল্লাহ তাআলা নিজে খবর দিয়ে দিতেন যে মোমিনের জান আর মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিতেন. ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ফি আন্না লাহুমুল জান্নাহ. তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তাহলে দুনিয়া কি হবে? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যা জান মালের মালের ব্যাপারে সিদ্ধান্তটা সঠিক হবে এবং ব্যবহারটা সঠিক হবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে শান্তি নিরাপদ নিরাপত্তাময় জীবন আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন. তাই তার কাছে এক পয়সা না থাকুক, তাই সে কোনো ঝুঁকির মধ্যে বসবাস করুক, বস্তিতে বসবাস করুক, তাই কোটি কোটি টাকার তার সম্পদ থাকুক, আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি নিরাপদ নিরাপত্তাময় জীবন দিয়ে দিবেন. অর্থাৎ হইতে পারে বাহ্যিকভাবে তার থাকার জায়গাটা তত ভালো না, তার খানা পিনার মান তত উন্নত না, তার কাপড় চোপড়গুলো তো আধুনিক না, এমন হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার মানসিকভাবে এমন প্রশান্তিতে রাখবেন যে তার জীবনে কোনো অস্থিরতা থাকবে না, তার জীবনে কোনো অভিযোগ থাকবে না, তার জীবনে কোনো অভিযোগ থাকবে না. এটাকে কেন করবেন? করবেন এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, দুনিয়াটা হলো আখেরাতের ছায়া, আখেরাতে যে শান্তির জীবন পাওয়ার আমল করবে আল্লাহ তাআলা ওই ছায়া দুনিয়া দেখলে দুনিয়ার জীবনটাও তার শান্তিময় করে দিলেন. হ্যাঁ, কম বেশি তার কাছে যেই থাকুক না কেন আল্লাহ তাআলা তাকে খাওয়াবেন, এমন রিজিক বরকতালা রিজিক খাওয়াবেন, সেই বরকতালা রিজিক খাওয়ার পরে সে পরিতৃপ্তি ভেকুর বের করবে, মুহূর্তের মুহূর্তে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে. অনেক সম্পদশালী মানুষ যারা এই দুই সিদ্ধান্তটাকে সঠিকভাবে নেয় নাই, তারা তাদের তাকে দেখবে আর বলবে যে হ্যাঁ হ্যাঁ এরকম জীবন তো আমিও পাইতে চেয়েছিলাম. মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আস্তে আস্তে কাম হবে না, এই দুই পুঁজির ব্যাপারে সিদ্ধান্ত যদি সঠিক হয়ে যায় আল্লাহ তাআলা দুনিয়াতে সুখ শান্তি নিরাপত্তা নিরাপত্তার জীবন নিরাপত্তা বা নিরাপদ নয় জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করবে. মেরে মহতরম দোস্ত, হর ঈমান ওয়ালে কি দো জিম্মেদারি হে, اللہ کا بندہ ہونے کے ناطے اللہ کی عبادت اور بندگی ہے, اور حضور صلی اللہ علیہ وسلم کا امتی ہونے کے ناطے ہر ایمان والے کے ذمے دعوت کا کام ہے. اللہ تعالیٰ شانوں کی طرف سے دعوت کے لائن کے جو احکامات آتے ہیں یا عبادت کے لائن کے احکامات آتے ہیں وہ جان اور مال ہی کی طرف آتے ہیں. اس لیے قرآن اور حدیث میں جہاں کہیں بھی اللہ کے دین کا کام کرنے کے لیے کہا گیا اور اللہ کے کلمے کو سربلند کرنے کی محنت کا حکم دیا گیا وہاں پر اس بات کو کہا گیا کہ ہر آدمی اپنی جان مال سے اللہ کے دین کا کام کرے. ایسے ہی عبادت کے لائن کے احکامات ہیں کہ نماز اور روزے کا تعلق آدمی کی جان سے ہے, زکات کا تعلق آدمی کے مال سے ہے, حج کا تعلق جان مال دونوں سے ہے. کہ یہ جو ان چاروں عبادتوں کے احکامات کے ذریعے سے اللہ ہر انسان سے یہ چاہتے ہیں کہ دعوت اور عبادت میں اپنی جان مال کو لگا کر اپنی 24 گھنٹے کی زندگی کو اللہ کی مرضی والی بنائے اور اللہ کی نامرضیات والی زندگی سے اپنے آپ کو بچائے. آگے بولتے چلیں جو دارانی کی جان مال سدھانت ببارے سٹھک سدھانت ملے সঠিক সিদ্ধান্ত নিলবে আল্লাহ তাআলা দুনিয়াতে এক নম্বর হলো তার শান্তি নিরাপদ নিরাপত্তাময় জীবন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, বরকতে রিজিকের ফয়সালা করে দিলেন. তিন নম্বর হলো আল্লাহ তাআলা তাদের মধ্যে মহব্বত পয়দা করে দিলেন. চার নম্বর হোক কারণ মহব্বত হলো আল্লাহ তাআলার হাতে, এটা পয়সায় টাকা পয়সা কিনতে পাওয়া যাবে না, জান মালের সহি ইস্তেমালের ফলশ্রুতিতে আল্লাহ তাআলা দুনিয়াতে পরস্পরের মহব্বত সৃষ্টি করে দিবেন. চার নম্বর হলো আল্লাহ তাআলা সাথে দোয়াকে কবুল করবেন. মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা আমরা সকলেই আল্লাহ তাআলার বান্দা এবং আমরা সকলেই আখির নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত. আল্লাহ তাআলার বান্দা হওয়ার কারণে আমাদের জিম্মায় আল্লাহ তাআলার ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম মান্য করা, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলা. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের জিম্মায় হলো দাওয়াতের কাম করা. কোরআনের মধ্যে এই দুই ব্যাপারেই আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন. দাওয়াতের কাম করার ব্যাপারে কিভাবে করবে, কি করবে, কখন করবে, এটার ব্যাপারেও আয়াত নাযিল হয়েছে, ইবাদতের ব্যাপারেও আয়াত নাযিল হয়েছে. দাওয়াতের কামের ব্যাপারে যত আয়াত নাযিল হয়েছে ওই দুটো বইগুলোর মধ্যেও জান আর মালকে উল্লেখ করিয়ে বলা হয়েছে. দাওয়াতের কাম করার জন্য জানও লাগবে মালও লাগবে. হ্যাঁ, তবে যার কাছে যতটুকু রাখে এতটুকু, আর অনুরূপ ভাবে ইবাদতের মধ্যেও জানও লাগবে মালও লাগবে. আল্লাহ তাআলার আয়াত দুই ব্যাপারেই নাজিল হয়েছে, আর দুই ব্যাপারেই এই দুই পুঁজি লাগবে. এই দুই পুঁজিকে লক্ষ্য রেখে আয়াত নাজিল হয়েছে. দাওয়াতের কামের মধ্যে নিজের জান নিজের মাল লাগে, এটা তো আমরা সকলেই জানি. ইবাদতের মধ্যেও জান লাগবে, এবাদতের মধ্যে দান মাল দুইটাই লাগবে. এবাদত সমূহের মধ্যে একটা এবাদত হলো নামাজ, যেখানে খালি মানুষের শরীর ব্যবহার হয়। আরেকটা এবাদত হলো রোজা, মানুষের শরীর ব্যবহার হয়. জাকাত আরেকটা এবাদত, এখানে মানুষের দান এবং মাল দুইটাই ব্যবহার হয়. আরেকটা এবাদত হলো বড়, আরেকটা এবাদত হলো খাস, এটার মধ্যে দান মাল দুইটাই ব্যবহার হয়। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, আমাদের জিম্মায় এই দুই জিনিসই, এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ তাআলার বান্দা হওয়ার কারণে আমি আল্লাহ তাআলার হুকুমের পাবন্দী করব এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, যেটা দাওয়াতের মেহনত, এই দাওয়াতের মেহনত করব, আর এই জন্যই আল্লাহ তাআলা আমার জান মালকে দিচ্ছেন. তাই আমার কে মেদান নেই যে এক দিন 50,000 সাল কা দিন হোগা, সূরজ স্তর পর হোগা, জমিন কাঁপে জেসি হোগি, ইনসানো কে বদন সে পসিনে নিকল রহে হোগে, কোই ঘোটনে তক, কোই পেট তক, কোই গলে তক আপনে পসিনে মে ডুবা হুয়া হোগা. উস দিন কি শক্তি কি ওজহ সে বচ্চে বুড়ে হো জায়েঙ্গে, এজে নিকল কর নাচ কে রাস্তে সে নিকল রহে হোগে. কোই কিসি কো পেহচানে গা নেই, আপনি আপনে বাপ সে, আপনে বেটে সে, আপনে ভাই সে, আপনে দিদি সে ভাগে গা, আর ইনসান কো আপনি হি পড়ি হোগি, কি চাহে সারে জাহান্নাম মে চলে যায়, মে আকেলা বচাও. اور وہ ایسے قیامت کے میدان میں آدمی کے قدم وقار کی جگہ سے ہل نہیں سکتے ہیں جب تک یہ چاند باتوں کا جواب دے دے, اور یہ باتیں انہی جان اور مال سے متعلق ہیں. سب سے پہلا سوال یہ ہے کہ زندگی کہاں لگا کر کے آئے, حکموں پر لگا کر آئے یا خواہشات پر لگا کر کے آئے؟ इसलिए कि दुनिया में जीने के जो ही रास्ते हैं, तीसरा कोई रास्ता नहीं है। एक रास्ता हुक्मों वाला रास्ता है, जो नबियों वाला रास्ता है। दूसरा ख्वाहिशात वाला रास्ता है, जी चाही वाला, मनमानी वाला, या फिरौन का, नमरूद का, सज्जाद का और हमान का रास्ता है। तो सबसे पहला सवाल होगा कि जिंदगी हुक्मों पर लगाकर आए या ख्वाहिशात पर लगाकर के आए। दूसरा सवाल ये होगा कि जिंदगी में जवानी का हिस्सा कहाँ पर लगाकर आए, हुक्मों पर लगाए या ख्वाहिशात पर लगाए। तीसरा सवाल होगा कि माल कैसे कमाए, कमाने में हुक्म को सामने रखा या ख्वाहिश को सामने रखा। जो आपके हुक्म को सामने रखकर कमाएगा वो कम ज्यादा नहीं देखेगा, वो नफा नुकसान नहीं देखेगा, वो ये देखेगा कि कम आए लेकिन हुक्म पूरा होना चाहिए। भले नुकसान भी हो जाए लेकिन हुक्म नहीं टूटना चाहिए, हुक्म पूरा होना चाहिए। इसलिए कि आदमी जब हुक्म पूरा करेगा तो चाहे नुकसान हो चाहे थोड़ा आए, लेकिन अल्लाह हुक्म के पूरा करने की बरकत देंगे। और जब अल्लाह ताला हुक्म पूरा करने की बरकत देंगे तो कम होने के बावजूद और नुकसान के बावजूद भी आदमी की जरूरत अटकेगी नहीं, बल्कि जरूरत उसकी पूरी हो जाएगी और उसकी आखिरत भी बन जाएगी। इसलिए सवाल होगा कि माल हुक्म को सामने रखकर कमाए या ख्वाहिश को सामने रखकर कमाए। चौथा सवाल होगा कि खर्च कहाँ पर किए। मुसलमान कमाने में भी आजाद नहीं है और खर्च करने में भी आजाद नहीं है, ये खर्च हुक्मों पर किया या ख्वाहिशात पर किया। और आखिरी बात ये है कि जो जानते थे उसने क्या अमल करके आए। इसलिए कि आज का फितना हर आदमी के लिए बना हुआ है कि मैं तो जानता हूँ। हालांकि जानने का नाम दीन नहीं है, बल्कि मानने का नाम दीन है। कि आदमी सीखे भी और उस पर अमल करे तो ये दीनदार बनेगा। तो फरमाया ये हर इंसान से कल कयामत के मैदान में ये पांच सवाल होने हैं। अगर इन सवालों का सही जिंदगी गुजारने के नतीजे में सही जवाब दे दिया तो इसका अमल नामा जहाने हाथ में होगा, और अगर सही जिंदगी नहीं गुजरी इसके नतीजे में सही जवाब नहीं दे सका तो उसका अमल नामा बाएं हाथ में होगा। अल्लाह मेरी आपकी और पूरी उम्मत की इससे हिफाजत फरमाए। भाई जवान के अपने মেহরবানি করে তাদেরকে একটু বন্ধ রাখার জন্য চেষ্টা করি, যদি বন্ধ না রাখতে চাই তো ওনারা বাইরে সরাই দিই। কবিরা গুনাহ করতেছে আর আমরা দেখতেছি, আমরা সহযোগিতা করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে গুনাহ সহযোগিতা করার থেকে। মেনে মহতারা আমদস্তার বুঝব, এই আল্লাহ তাআলার বানানো সাজানো এই দুনিয়াকে আল্লাহ তাআলা একদিন শেষ করে দিবেন। আমাদের সকলকেই কি আমাদের ময়দানে উঠতে হবে। এত বড় একটা দিন, যে দিনটা হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান, সেই দিনের ভয়াবহতা এমন যে মানুষের ঘামের মধ্যে আটকা পড়ে যাবে। কেউ টাকানু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ তার চেয়ে বেশি, কেউ তার চেয়ে কম আটকা পড়ে যাবে। উপরে গরমের অবস্থা এমন হবে মাথার মরগজ গলে দিয়ে নাক দিয়ে বেঁধে থাকবে। আরো ভয়াবহ এমন যে সকলেই সকলকে ভুলে যাবে, মা বাপ ছেলে সন্তানদেরকে ভুলে যাবে, ছেলে সন্তানেরা মা বাপকে ভুলে যাবে, ভাই বোনেরা বোন ভাইদেরকে ভুলে যাবে, ভাইয়েরা বোনদেরকে ভুলে যাবে। কেউ কারো থাকবে না, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, কারোর জন্য কারো আফসোস নাই। সকলেরই একটাই চিন্তা, তার কি হল না হইল তা দিয়ে আমার দরকার নাই। সকলে জাহান্নামে চলে যায় যাক, আমি যদি একটা বেঁচে যেতে পারি তাইলেই ভালো। অর্থাৎ কারো সম্বন্ধে কারো কোনো চিন্তা কারো মাথার মধ্যে থাকবে না, এমন ভয়াবহ অবস্থা। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, ওইখানে এই দুই জিনিসের সওয়াল হবে। এই দুই জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, একটা জীবন হায়াত, জীবন অর্থাৎ হায়াত, আর একটা হলো সম্পদ। এই দুই জিনিসের সওয়াল হবে। অত সময় পর্যন্ত কোনো মানুষ নিজের জায়গা থেকে একটু পরিমাণ লড়াচড়া করতে পারবে না যত সময় পর্যন্ত তার কাছে পাঁচটা প্রশ্ন না করা হবে। এক নম্বরের প্রশ্ন হইল, জীবন কোথায় খরচ করে আসছো, জীবনটা কোথায় ব্যয় করছো, কিভাবে ব্যয় করছো, আল্লাহর হুকুম মতো ব্যয় করে আসছো না খাওয়াটা অনুযায়ী ব্যয় করে আসছো, মনে যা চাইছে তাই করে আসছো। বলো, জবাব দাও, জবাব দাও, জবাব দিতে হবে তাকে। আর যদি কেউ অসত্য বলতে পারবে না, অবাস্তব কোনো কথাকে বলতে পারবে না, বাস্তব যেটা সত্য যেটা ওইটাই বলবে, তার বিপক্ষে যাবে তাতেও সে ওইটাই বলবে। জিজ্ঞাসা করা হবে, আল্লাহর হুকুম মতো জীবনটাকে খরচ করে আসছো না খাহেসাত মতো, মনে যা চাইছে তাই। দ্বিতীয় প্রশ্ন তাকে করা হবে, জীবন কাল নামে যে তোমার একটা বিশেষ নিয়ামত ছিল আমার পক্ষ থেকে, দান ছিল তোমার জন্য, সেই জীবনকালকে কোথায় খরচ করত, কিভাবে খরচ করত, আল্লাহর হুকুম মতো করত না খাওয়া সাথে অনুযায়ী করত, স্বাধীনভাবে করত, মুক্ত ভাবে যজনকে ভোগ করত? বলো। দ্বিতীয় প্রশ্ন হবে যে সম্পদ কিভাবে কামাই করত, সম্পদ কামাই করার ব্যাপারে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কামাই করত, শরীয়তের ফয়সালা অনুযায়ী কামাই করত না মন মতো কামাই করত? মেরে মোস্তফা আব্দুল বুজুর্গ, শরীয়তের ফয়সালা অনুযায়ী যে কামাই করবে সে তো কমার বেশিকে দেখবে না, সে দেখবে যে আমার কামাইটা শরীয়তের ফয়সালার বিপক্ষে জন্য না যায়। লাভ লোকসানকে সে দেখবে না, লাভ লোকসান তার কাছে বড় কথা না, তার কাছে বড় কথা হবে যে কামাইয়ের ক্ষেত্রে শরীয়তের হুকুম লঙ্ঘন হইতেছে কিনা। যদি শরীয়তের হুকুম লঙ্ঘন না হয়ে কামাই অল্প হয় তাহলে হাতের মধ্যে বরকত দিয়ে দিবে, লোকসান হইলেও বরকত দিয়ে দিবে। আবার ওই মাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে যে সম্পদ কোথায় খরচ করত, শরীয়তের ফয়সালা অনুযায়ী করত না নিজের মন মতো করত? মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে তো আল্লাহর হুকুম মতোই খরচ করবে, লাভ হইলেও লোকসান হইলেও সে দেখবে না। যদি আল্লাহর হুকুম পুরো করতে যায় তার লোকসানও হয়, তার সেই স্মেলার থাকবে নিজের উপরে যে লোকসান হইলেও বাকি যা আছে ওর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে, আমার জরুরত পুরো হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে না খাওয়ায় রাখবেন না, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে অনাহারে রাখবেন না, কারণ আল্লাহ তাআলা আমাদের দিকে জিম্মাদার। সেই প্রশ্ন যে দুনিয়াতে পাঠানো হয়েছিল দিন শিখার জন্য, এই প্রশ্ন করা হবে যে দিন সম্বন্ধে কতটুকু জানত, কতটুকু মানত। তাহলে যে বর্তমানে দুনিয়াতে সবচেয়ে বড় মুসিবত হয়েছে এটা, সবাই বলে যে আমি কি কম জানি নাকি, আমিও জানি, আমিও জানি, জানার বেলা কেউ কম নাই, সবাই বলে যে জানি, কিন্তু জানার নাম দিন না, জানার সাথে সাথে মানার নাম হলো দিন। ওই জানারটা দিন হবে সেই জানার পরে মানা থাকছে, যে জানছে এবং মানছে তারটা হলো দিন হবে। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, এই দুইটা মানুষের জীবনের সাথে সম্পর্ক, মানুষের এই সবগুলো প্রশ্ন মানুষের জীবনের সাথে সম্পর্ক, হায়াতের সাথে সম্পর্ক, মানুষের সম্পদের সাথে সম্পর্ক, এই দুই খুবই আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা হিসাব দিয়ে ছাড়বে আমাদেরকে। আল্লাহ তাআলা মুক্ত ছেড়ে দেন নাই, মুসলমান কখনোই মুসলমান আজাদ না, মুক্ত না। দুনিয়াতে বসবাসের ব্যাপারে কিভাবে বসবাস করবে এটাও তাহলে মুসলমান মুক্ত না, আজাদ না। সেবনকালের ব্যবহারের ব্যাপারে মুসলমান আজাদ না, মাল কামায়ের ব্যাপারে মুসলমান আজাদ না, খরচ করার ব্যাপারে মুসলমান আজাদ না, জানার মানার ব্যাপারে মুসলমান আজাদ না, কি জানতে হবে আর কিভাবে মানতে হবে এই ব্যাপারেও মুসলমানের হাতে হাত খোলা আছে। আল্লাহ তাআলা আজাদ করে মুক্ত করে দিয়ে মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই, দুনিয়াতে বানান নাই, আল্লাহ তাআলা বিভিন্ন শর্তের সাথে সাথে বন্দী করে পাঠিয়েছে। মেরে মহতরম দোস্ত, অমল নামাজ আনে হাত সে মিল গিয়া তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হাউস পর আপকে দস্তে মুবারক কে জামে কৌসর পিকার ये पुलसराज पर से बिजली की तरह पार होकर हमेशा हमेशा के लिए जन्नत में दाखिल हो जाएगा। इस जन्नत ने फरमाया कम से कम दर्जे के जन्नती को अल्लाह दुनिया से 10 गुना बड़ी जन्नत अता फरमाएंगे। वो जन्नत में जवान बनाकर दाखिल करेंगे, कभी बूढ़ा नहीं होगा, तंदुरुस्त बनाकर दाखिल करेंगे, कभी बीमार नहीं होगा, खूबसूरत बनाकर दाखिल करेंगे, कभी चेहरे पर बदसूरती नहीं आएगी, जिंदगी देकर अल्लाह दाखिल करेंगे, यहाँ पर कभी मौत नहीं आई, हर एक का हुस्न हजरत यूसुफ अलैहि सलाम जैसा होगा, हर एक की आवाज हजरत दाऊद अलैहि सलाम जैसी होगी, हर एक की उम्र 33 साल की होगी, और हर एक का कद हजरत आदम अलैहि सलाम कितना होगा, और सारे के अखलाक जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जैसे होंगे, और उस जन्नत में अल्लाह का दीदार होगा जैसे चौथी रात की चांद को देखते हैं, कोई चीज रुकावट नहीं बनती, इस पर अल्लाह के देखने में कोई चीज रुकावट नहीं बनेगी, और ये नियामतें हमेशा हमेशा के लिए होगी, कभी न नियामतें खत्म होगी और न कभी आज की खत्म होगा। और ये फरमाया वलकुम फीहा मा तस्तईअनफुसुकुम वलकुम फीहा मा तशाऊन, फरमाया तुम्हारे लिए जन्नत से वो है जो तुम्हारा जी चाहे, और जो मांगोगे वो मांगते ही मिल जाएगा। और अगर जिंदगी सही नहीं गुजरी और अमल नामा हमारे हाथ में मिला तो ये पुलसराज पर से बिजली की तरह गुजरने के बजाय ये तंत्र जहन्नम में गिर जाएगा। अल्लाह मेरी आज की और पूरी उम्मत की हिफाजत फरमाए। तो मेरे मोहतरम दोस्तों और बुजुर्गो, एर आगे बोलते जो हसन मैदान भयावहते एम जो बच्चा वही भयावहतार कारण गुड़ो हो जाए, तरह তখন দেখে তার হিসাব হইল, হিসাব হওয়ার পরে সে যদি সঠিক জবাব দিতে পারে দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকাভাবে আল্লাহর এবাদত করছে, নবীর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব দাওয়াতের কামও করছে, যদি করে দিয়ে থাকে জানমালের চিন্তা খরচের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে দুনিয়ার জীবন পার করে দিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দেবে। আমলনামা যার ডান হাতে আসবে ওখান থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। হাউজে কাউসারের পানি পান করবে, এক পেয়ালা পানি পান করবে, চিরতরে বিপদটা শেষ হয়ে যাবে। ওখান থেকে কুলফরাজের কাছে নিয়ে যাবে, যাওয়ার সাথে সাথে বিদ্যুতের গতিতে সে কুলফরাজ পার হয়ে যাবে, এই পারে জান্নাতে এই পারে পৌঁছে যাবে। জান্নাতে সে যাবে, মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, সবচেয়ে কম আমলওয়ালা, সবচেয়ে কম আমলওয়ালা তো আল্লাহ তাআলা যেটা সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ তাআলা যাকে দিবেন, তার জান্নাতটা ওই দুনিয়ার দশ গুণ সমান জান্নাত হবে। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, ওই জান্নাতে ঢোকার আগে আল্লাহ তাআলা তাকে এমন যৌবন দান করবেন যেই যৌবনের পরে আর কোনো দিনে বার্ধক্য তাকে স্পর্শ করবে না, এমন সুস্থতা আল্লাহ তাআলা তাকে দেবেন যে সুস্থতার পরে আর জীবনের কোনো দিন সে মুহূর্ত কালের জন্য অসুস্থ হবে না, এমন সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দান করবেন, এমন হুসন জামাল আল্লাহ তাআলা তাকে দিবেন যে হুসন জামালের পরে কোনোদিনও তার ভিতরে তার চেহারার মধ্যে কোনো অসুন্দর কোনো দাগ দেখা যাবে না। আল্লাহ তাআলা ওই জান্নাতে জবাব করে এমনভাবে চেহারাটা এমন সুন্দর বানায় দিবেন যেমন নাকি হয়তো ইসুফ আলাইসাল্লামের সৌন্দর্য ছিল, ওই রকম সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সকল জান্নাতিকে সাজায় দিবেন। দাউদ আলাইসাল্লাম, দাউদ আলাইসাল্লামের কণ্ঠ আল্লাহ তাআলা সকলকে দিয়ে দিবেন। আদম আলাইসাল্লাম শরীর, ওই মাপের শরীর আল্লাহ তাআলা বানায় দিবেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আল্লাহ তাআলা সকলকে দিয়ে দিবেন। ওই জান্নাতে যাওয়ার পরে বান্দারা আল্লাহ তাআলাকে দেখবে, এমন ভাবে দেখবে যে পূর্ণিমার চন্দ্রকে আমরা যেমন দেখি, চোদ্দ তারিখের চন্দ্র পূর্ণ চন্দ্র যেমন আমরা দেখি, কোনো কিছু তাকে আড়াল করতে পারে না, অনুরূপভাবে সরাসরি আল্লাহ তাআলাকে দেখবেন, সরাসরি বান্দারা আল্লাহ তাআলাকে দেখবেন। আজকে সেই জান্নাতে দুনিয়াতে তো অভিজ্ঞতা রাখা হয়েছিল, ওখানে আল্লাহ তাআলা স্বাধীন করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, জওয়ালাকুম ফিহা মা তাসরাহিয়ান ফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাসরাউন, এখানে তুমি আজকে স্বাধীন, আর কোন নিয়ম কারণ মেনে তোমাকে চলতে হবে না, তুমি মুখে যা বলবে তাও তোমার সামনে হাজির, অন্তরে কল্পনা যা করবে তাও তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। তাহলে মহতরাম দোস্তা বুজুর্গ, এত অনন্তকাল এই জীবন আর কোনো দিন শেষ হবে না, দিন যত বেঁচে থাকবে সমস্ত নিয়ামত আর তত আস্তে আস্তে বাড়তে থাকবে, দৃষ্টি পাইতে থাকবে। আর এর অপরপক্ষে যদি কেউ দুনিয়ার হায়াত থাকে আর জানমালের খরচের ব্যাপার জানমালের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি, সে সঠিক জবাব দিতে পারবে না আসলে ময়দানে, তখন সঠিক জবাব দিতে পারবে না, সুতরাং তার আমল নামা বাম হাতে দেওয়া হবে। বড় ভয়ঙ্কর কথা, যে আমল নামাতে বাম হাতে দেওয়া হবে, তার কচিতে এক ফোঁটা পানিও জুটবে না, এক ফোঁটা পানিও জুটবে না। 50,000 বছর এই গরমের মধ্যে রেখে ছিল, মাথার মগজ নাক দিয়ে বের হয়েছে, ঘামের মধ্যে সাপ রাইতেছে, এক ফোঁটা পানির ব্যবস্থা তার জন্য থাকবে না, তাকে বন্দি করে নেওয়া যাওয়া হবে ওই কুলফরাজের পারে। ওইখানে যখন যাবে, যাওয়ার পরে সে বিদ্যুতের গতি তো দূরের কথা, কোনোভাবেই সে কুলফরাজ পার হইতে পারবে না, তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে এবং অনন্তকাল সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। এরে মোস্তরা দুর্গ দুনিয়া থেকে আল্লাহ তাআলা ওই ভয়ঙ্কর আদারের থেকে বাঁচার আমল যেগুলো ওই আমলগুলো করার জন্য, আর আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত যেগুলো জান্নাতে রয়েছে ওইগুলো পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানমালের পুঁজি দিতেন, এই পুঁজিটার সঠিক ব্যবহার যদি আমরা করি তা ভয়ঙ্কর আদারের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইবেন, আর আল্লাহ তাআলার নিয়ামতের ভাগিদার আল্লাহ তাআলা আমাদেরকে করে দেবেন যে নিয়ামত করলো দেশকে খাওয়ার নয়। এনে মহতরম দর্শক, দাওয়াত আর তাবলীগ কি মেহনত হর ঈমান ওয়ালে কি জান মাল কো ঠিক করনে কি মেহনত হে, হর ঈমান ওয়ালা আপনি ছোটি সি জিন্দগি মে আল্লাহ কে হুকমো কে রিআয়াত কে সাথ মেহনত কিয়ে আর উসি পর ভরে, এসে আপনি কমানে কো হুকমো পর লায়ে আর আপনে খরচ করনে কো হুকমো পর লায়ে, ইসকি মেহনত দাওয়াত আর তাবলীগ কে জরিয়ে সে হো রহি হে। আর মেরে মোহতরম দোস্তো, দুনিয়া কা হর ইনসান চাহে কিতনা হি বিগড়া হুয়া কিউ না হো, আগর উসসে আপকে পুছে কি ভাই আপ সহী জিন্দগি গুজারনা চাহতে হ্যাঁ কি গলত জিন্দগি গুজারনা চাহতে হ্যাঁ, কেউ ভাই আদমি কা ক্যা জবাব হোগা, হর আদমি ইহি জবাব দেগা চাহে 24 ঘন্টে গুনাহোঁ মে লতপত হো, লেকিন ও এই কেগা কি মে সহি জিন্দগি গুজারনা চাহতা হুম। তো হর আদমি সহি জিন্দগি গুজারনা চাহতা হে লেকিন সহি জিন্দগি গুজার নাই পাতা উসকি ক্যা ভয়া যে সমঝনা হে। আগর ইসকে পর আপ গৌর করেঙ্গে তো উসকি তিন ওজা সমঝ মে আতি হে কি হর ইনসান কে সামনে তিন বড়ি বড়ি রুকাবটে হে জো আদমি কো সহি চলনে নাই দেতি। সবসে বড়ি রুকাবট আদমি কা আপনা নফস হে। হদীস সে পাঠ মে আতা হে ইনসান কে দুশ্মনো মে সবসে বড়া দুশ্মন উসকা আপনা নফস হে। আর নফস আওয়ারা কুত্তে কি তরহ হোতা হে। আওয়ারা কুত্তা কহীন ভি মুহ মারতা হে হালাল পর হারাম পর সহী পর গলত পর এসা হি আদমি কা নফস হে। তো আপ নফস হে ইয়ে সবসে বড়ি রুকাবট হে কি জো আদমি কো সহি চলনে নাই দেতা। তো আব আগর ইয়ে রুকাবট পর মেহনত হো যায়ে আর উসকে অন্দর মে ইত্তেহাদ আর ইতাআত পেদা হো যায়ে তো আদমি কি রুকাবট কম হো যায়ে। জেসে কুত্তা হে কুত্তে পর মেহনত হো জাতি হে তো ইয়েহি আওয়ারা কুত্তা শিকারী কুত্তা বন জাতা হে। আর শিকারী কুত্তে মে ইতনি ওফাদারি আ জাতি হে কি আপনে আপ উসকা মালিক আগর উসকো শিকার পর ছোড়েগা তো উসকো তিন দিন কা ভোকা হোনে কে বাবজুদ উসমে সে খায়েগা নাই বলকে পকড় কর আপনে মালিক কে পাস লেকর কে আয়েগা। ইতনি ওফাদারি কুত্তে মে আ জাতি হে। এসা হি ঘোড়ে মে ইতনি ওফাদারি আ জাতি হে কি আগর ইসকো সতায়া যায় আর উসকি তরবিয়ত কি যায় তো আপনি জান কি পরোয়া কিয়ে বগৈর আপনে মালিক কে লিয়ে আপনে আপ জান কো খতরে মে ডাল দেতা হে। তো ফরমায়া সবসে বড়ি রুকাবট আদমি কা নফস হে। ইসিলিয়ে সাত কা জসা আদমি তো জন্নত মে যায়েগা লেকিন জো আদমি নফস সে আসু শক্তি সে খায়েগা ও আদমি জাহান্নাম মে যায়েগা। ইসলিয়ে ফরমায়া সবসে পহলি রুকাবট আদমি কা নফস হে। আর ইস নফস কা মসলা এক চিজ কা নাই হে বলকে মৌত তক কা আদমি কে সাথ নফস কা মসলা হে। দূসরি রুকাবট জো হে ও শয়তান হে। হর আদমি কে সাথ উসকা আপনা এক শয়তান হে জো উসকো সহি রাস্তে পর চলনে নাই দেতা। ইসলিয়ে কি উসকে আল্লাহ কে সামনে কসম খাই হে কি জিস আদম কি বজহ সে মুঝে জন্নত মে ফির নিকলনা পড়া হে উস আদম কে বচ্চে কো মে দোবারা জন্নত মে জানে নাই দুঙ্গা। আর আল্লাহ কে সামনে কসম খা কর ইয়ে বাত কহি হে কি মে তেরে বন্দো কো গুমরাহ করনে কে লিয়ে দায়ে সে বায়ে সে আগে সে পিছে সে আউঙ্গা ভালা সকে তো আকসর হম শাকিরী ও তেরে আকসর বন্দে শুক্রগুজার বনকর দিনদার বনকর নেই আয়েঙ্গে বলকে বেদিন বনকর যায়েঙ্গে। আর শয়তান কা মসলা ভি মৌত তক হে জব তক আদমি কি জান মে জান হে উসকা শয়তান উসকে সাথ নেই। ইসলিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কে বারে মে আতা হে কি জব ইনকে ইন্তেকাল কা ওয়াক্ত হুয়া তো বেটা উনকো কলমা তাফসীর কর রহা হে উনকি জবান সে নিকলা আদিল মে থোড়ি দের কে বাদ ইফাকা হুয়া তো বেটে নে পুছা কি মেনে আপকো কলমা তাফসীর কিয়া আর আপনে ফরমায়া আদিল নেই তো ফরমায়া শয়তান মালউন মুঝসে কে রহা থা কি আহমদ তো মেরি পকড় সে বচ গয়া তো মেনে কাহা কি জব তক ঈমান পর মেরা খাতমা না হো জায়ে মে জব তক তুজসে আপনে আপকো মাফুল নাই সমঝতা। তো হর ইনসান কে সাথ দূসরি রুকাবট শয়তান হে। আর তিসরি রুকাবট জো হে ও হামারা মাহৌল হে। হামারে ঘর সে লেকর হামারে মহল্লো কা বাজারো কা হামারে শহরো কা আর মুলকো কা আর আলম কা মাহৌল দিন কে লিয়ে মুআবিন নাই হে বেদিনী কে লিয়ে মুআবিন হে। আর মাহৌল কা আসর এসা হোতা হে জেসা কে মৌসম কা আসর হোতা হে। সর্দি আয়ে তো সবকো সর্দি লগেগি গরমি আয়ে তো সবকো গরমি লগেগি ইমাম সাহেব কো ভি আর মুক্তাদি কো ভি বাদশাহ কো ভি আর ফকির কো ভি। তো জিস তরহ মৌসম কা আসর হে এসা হি মাহৌল কা আসর হে। ইসলিয়ে হদীস সে পাঠ মে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাতে হে কি হর পয়দা হোনে ওয়ালা বাচ্চা ইয়ে ফিতরত ঈমান পর পয়দা হোতা হে। আল্লাহ দুনিয়া মে কিসি ভি বাচ্চে কো কিসি কে ভি ঘর মে কিসি ভি মুলক মে পয়দা হো জায়ে আল্লাহ ইসকো বেঈমান নাই পয়দা করতে বলকে উসকো ঈমান কি ফিতরত পর পয়দা ফরমাতে। লেকিন জিস মাহৌল মে উসনে আঁখ খোলি উস মাহৌল মে ঈমান কে খিলাফ দেখা ঈমান কে খিলাফ সুনা ঈমান কে খিলাফ আপনি জবান সে বাত কিয়া আর ঈমান কে খিলাফ ইসনে সোচা তো জিস ফিতরত পর আল্লাহ নে উসকো পয়দা কিয়া থা ও ফিতরত অন্দর সে মস্ত হো গই আর আদমি মুশরিক হো গিয়া বেঈমান হো গিয়া আর বেদীন হো গিয়া। হালাঁকি আল্লাহ নে উসকো মুশরিক আর বেঈমান পয়দা নাই কিয়া। তো ফরমায়া মাহৌল কা ইতনা জবরদস্ত অসর হে। আর ইয়ে তিন রুকাবটে দুনিয়া কে হর ইনসান কে সাথ হে। এক উসকা নফস হে এক শয়তান হে আর এক মাহৌল হে। আর ইয়ে তিনোঁ রুকাবটো কে মুকাবলে মে জব তক আদমি মে এক তাকত মে পয়দা হো যায়ে ইন রুকাবটো কে মুকাবলে মে সহি চলনে কি জব তক আদমি কবি সহি নাই চল সকে। মাওলানা জি মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ এই দাওয়াত ও তবলীগের মেহনতের মাধ্যমে যে জিনিসটা শেখানোর জন্য কোশিশ করা হয়েছে সেবা হয় সেটা হলো মানুষের এই মহা দুই কোটি জান আর মাল, এই মহা দুই কোটির সঠিক ব্যবহারকে শেখানো হয়। কারণ এই দুই কোটির ব্যবহার যদি সঠিক না হয় তাহলে মানুষ গলত জিন্দগি অবলম্বন করে, ভুলে ভরা জিন্দগির জীবনে চলতে থাকে। আজকে সারা দুনিয়াতে মানুষ ভুলে ভরা জীবনে চলতে পারেন যে আপনি যদি এটা যাচাই করতে চান তাইলে যে কোনো একজন মানুষ বা এমন একজন মানুষ যার জিন্দগিতে সারা সারা উল্টার পাল্টা জীবন, ইসলাম শরীয়ত কোরআন হাদিসের সাথে কোনো মিল তার নাই, একেবারে নিকৃষ্ট জীবন যাপন যাপন করতেছে, তাকে আপনি জিজ্ঞাসা করেন একটু ঘনিষ্ঠ ঘনিষ্ঠতায় এনে নিরিবিলিতে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি চান যে আপনি ভালোভাবে জীবন যাপন করবেন, যত খারাপই হোক তা কেন, বলে যে হ্যাঁ আমি এতে চাই, আমি কেন সকলেই চাই ভালো জীবন যাপন করতে, আমরা সকলেই জানি সবচেয়ে খারাপ নিকৃষ্ট জীবন যাপন করতেছে, তারাও বিভিন্ন সময় বলে তাদের কাছে জিজ্ঞাসা করবে, তারা বলে যে আমরা এই জীবন থেকে বের হয়ে আসতে চাই। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, যে নিকৃষ্ট পন্থায় নিকৃষ্ট পদ্ধতিতে জীবন যাপন করতেছে সেও ভালো জীবনের দিকে বের হয়ে আসতে চায়, তা আসে না কেন, তা আসে না যে তার জন্য বাধা হলো তিনটা, একটানা দুইটানা তিনটা বাধা, সবচেয়ে বড় বাধা হলো তার নাফ, আর নাফকে সয়তান কোরআন হাদিসের মধ্যে নাফকে বলা হয়েছে দেওয়ারিস কুত্তা, দেওয়ারিস কুত্তা রাস্তাঘাটে বাড়ি নানাতে কানাতে দৌড়েতে থাকে ঘুরতে থাকে, যা পায় তার মধ্যে মুখ যায়, হালাল হারাম মালিকের আর একজনের, হালাল হারাম বা এটা একটা অসুস্থ মানুষের এটা অমুকের, কোন পরোয়া নাই, যা পায় তার মধ্যে মুখ যায়, দেওয়ারিস কুত্তা নাফকে তুলনা করা হয়েছে। এই নাফসের যতদিন পর্যন্ত তরবিয়ত না হবে, নাফসকে যতদিন পর্যন্ত বশীভূত না করা যাবে, নাফসকে যতদিন পর্যন্ত একে নিয়ন্ত্রণে না আনা যাবে, এতক্ষণ পর্যন্ত নাওয়ারি সুস্থার মতো থাকবে, তার সামনে কোনো বাধা নাই, মা বোন স্ত্রী আপন পর হালাল হারাম সুদ ঘুষ কোনো বাধা তার সামনে থাকবে না। কিন্তু আমরা সকলেই জানি এই দেওয়ারি সুস্থা নাওয়ারি সুস্থা এটাকে যদি ট্রেনিং দেওয়া হয় আস্তে আস্তে এমন হয়ে যায় যে তার মালিক যখন কোনো শিকারের জন্য তাকে পাঠায় তিন দিন যাবৎ না খেয়ে সে বন জঙ্গলে মালিকের সাথে ঘুরতেছে, তিন দিন না খাওয়া কুত্তা যে ওই শিকারটাকে ধরে নিয়ে আসে, একটা কামড় তার গায়ে দেয় না, এক টুকরো গোস্ত সে খুলে খায় না। তো মেরে মোস্তরাম ডক্টর বুজুর্গ, একটা দেওয়ারিস কুত্তা যদি ট্রেনিং এর কারণে এমন হইতে পারে তো নখকে যদি বসিটুক করা যায় তো নখ কি বলেন ওই হাল্লার হারামের থেকে ফিরে আসবে না, পাশাপাশি তার মধ্যে আসবে না, আসছে তো বহুজনের আসছে, বড় বড় পরীক্ষা আসছে বহুজনের, কিন্তু তারা হারামের দিকে যায় নেই, গুনাহের দিকে পা বাড়ায় নেই। দুই নম্বরের বাধা হলো শয়তান, কারণ এই নফসের এই যে ধোকা প্রতারণা এবং আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া সীমা হলো আমার মৌত পর্যন্ত, যতদিন আমি দুনিয়াতে বেঁচে আসি এতদিন পর্যন্ত সে আমাকে মন্দের দিকে হুকুম করতেই থাকবে, উৎসাহিত করতেই থাকবে, মন্দের রাস্তার দিকে আমাকে নিয়ে যেতে চায় থাকবে। দ্বিতীয় দুশ্মন হল, দ্বিতীয় বাধা হলো শয়তান, শয়তানকে প্রথম দিনই কসম করতে যে আমি আদম তোমাকে আর তোমার সন্তানদেরকে দিয়ে আমি জাহান্নামকে ভরব, কসম খেয়ে বলছে আল্লাহ তাআলার কাছে। এবং এটা বলছে বলে এত কিন্তু আপনার শুকুর গোজার অধিকাংশ কি আপনার শুকুর গোজার পাবেন না, তারা আপনার না ফরমান হবে, মেরে মস্তরাম দোস্তার বুজুর্গ, শয়তানের ঢোকা চলতে থাকবে, শয়তান ক্লান্ত হবে না, শয়তান ধ্বংসের দিকে নিয়ে যেতেই থাকবে। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ সম্বন্ধে বলা হয় যে উনি যখন অন্তিম সন্ধ্যায় খাইত ছিলেন, একবার অবস্থা বেগতিক দেখে ওনার ছেলে কালিমার তালকিন করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতেছে, আর ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি বলতেছে যে আভি নেহি আভি নেহি, এখনো না, কতক্ষণ পরে আবার হুশ ফিরছে, ওনার ছেলে জিজ্ঞেস করতেছে যে আব্বা আমি আপনাকে কালমার তালকিন করতেছিলাম আর আপনি বলতেছিলেন যে এখনো না এখনো না, এই কারণটা কি, বলে শয়তান ওই মুহূর্তে আমাকে বলতেছিল যে আমার আমার তুই আমার খাবার থেকে বেঁচে গেলি, রক্ষা পেয়ে গেলি, আমি বললাম যে এখনো না, অত সময় পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যাবে না যত সময় পর্যন্ত ইমামের সাথে মত না হয়, এত সময় পর্যন্ত শয়তানের চক্রান্ত থেকে নিশ্চিন্ত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। তৃতীয় জিনিস হল মাহল, অর্থাৎ পরিবেশ। পরিবেশ মেরে মোহতরম বুজুর্গ, দুনিয়াতে যত বাচ্চার জন্ম হইতেছে, মুসলমানদের ঘরে অমুসলমানদের ঘরে, মুসলমান দেশে অমুসলমান দেশে, কাফেরের ঘরে মুসলিমের ঘরে, নাস্তিকের ঘরে আস্তিকের ঘরে, যত বাচ্চার জন্ম নিতেছে আল্লাহ তাআলা কোনো বাচ্চার উপর অবিচার করেন নাই। সকল বাচ্চাকে অর্থাৎ অবিচার করেন নাই, কি অর্থ? কোনো বাচ্চাকে আল্লাহ তাআলা কাফের মুসলিম হিসেবে জন্ম দেন নাই, সকল বাচ্চাকে আল্লাহ তাআলা মুসলমান মনের হিসেবে আল্লাহ তাআলা জন্ম দিতেন। কিন্তু সে এমন একটা পরিবেশের মধ্যে তার জন্ম হয়েছে, সে যখন চোখ খুলছে, তার যখন জবান খুলছে, সে যখন শ্রবণ শক্তি কাজে লাগানো শিখছে, তখন চোখ দিয়ে দেখছে, সিরিকের মাহল দেখছে, জবান দিয়ে সিরিকের কথা বলছে, কান দিয়ে সিরিকের কথা শুনছে, কুফুরির কথা শুনছে, কুফুরির কথা বলছে, কুফুরির পরিবেশ দেখছে, দেখতে দেখতে ওই যে ইমান তার মধ্যে ছিল ইমানটা নষ্ট হয়ে গেছে। এই মাহলটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বাধা এই মাহলটা। মানে যে দাওয়াত তবলিগের মেহনত দিতে এইটা কে হলো, এই জিনিসগুলো ঠিক করার জন্য হলো দাওয়াত তবলিগের মেহনত। যে এই তিন দুশ্মনের হাত থেকে মানুষ কি করে বাঁচতে পারে, মানুষ আর তিন দুশ্মনের হাত থেকে বেঁচে তারা নিজের যার মালের সঠিক ব্যবহারের সিদ্ধান্ত কি করে নিতে পারে। মেরে মোহতরম দোস্ত, আর এই তিনো রুকাওয়টো কে মুকাবলে মে হর ঈমান ওয়ালা সহি জিন্দগি গুজারনে পর আ যায়, ইয়ে উসি ওয়াক্ত মে হো সকতা হে জব আপনে আন্দর মে তাকত পেদা করে। আর তাকত পেদা করনে মে সবসে পেহলি জো তাকত হে ও ঈমান ওর ইয়াকিন কি তাকত হে। ইসলিয়ে কে মালিয়াত কে লাইন কা জিতনা বিগাড় পুরি দুনিয়া মে হে, উসকি ওয়াজহ সিরফ ইয়াকিন কি খারাবি হে। জব আদমি কে ইয়াকিন ইয়ে বনতা হে কি জিন্দগি মুল্ক সে বনেগি, মাল সে বনেগি, ডিগ্রি ওর অহদো সে বনেগি, ওর চিজো সে জিন্দগি বনেগি, তো ইসকে হাসিল করলে আদমি হর সহি গলত রাস্তা আপনাতা হে। ইসলিয়ে মালিয়াত কে লাইন কা সারা বিগাড় খতম করলে আল্লাহ নে হর জমানে মে নবিয়ো কে জরিয়ে সে সবসে পহলি মেহনত জো কলমা করবাই, ও কলমে কি ওর ইয়কিন কি মেহনত করবাই। হর ইনসান কা ইয়কিন ইয়ে বনে কি মেরি জিন্দগি কে বননে কা তালুক মুল্ক ওর মাল সে নেই হে, ডিগ্রি ওর অর্ধো সে নেই হে, চিজো ওর আসফাব সে নেই হে, বলকে জিন্দগি কে বননে কা তালুক সিরফ এক আল্লাহ কি জাত কে সাথ হে। আল্লাহ হি জিন্দগিও কো বনাতে হে ওর আল্লাহ হি জিন্দগিও কো উজাড়তে হে, বনানে ওয়ালে ভি আল্লাহ হে ওর বিগাড়নে ওয়ালে ভি আল্লাহ হে। জিস তরহ জিন্দগি ওর মৌত আল্লাহ কে হাত মে হে, ইসি তরহ উসকে বীচ কে জিতনে হালাত রে, খুশি কে, গমি কে, বিমারি কে, তন্দুরুস্তি কে, ঐসত কে, জিল্লত কে, কামিয়াবি কে, নাকামি কে, ও সারে হালাত কা তাল্লুক ভি সিরফ এক আল্লাহ হি কি জাত কে সাথ হে। ইসলিয়ে সবসে পহলে ইয়কিন বনে কি হামারি জিন্দগি কে বননে কা তাল্লুক এক আল্লাহ কি জাত কে সাথ হে, ওর আল্লাহ কে ইয়হাঁ সে জিন্দগি কে বনানে কা এক হি জাবতা হে, ওর ও জাবতা সিরফ মুহাম্মদুর রাসূলুল্লাহ হে। কি আল্লাহ কিসকি জিন্দগি বনায়েঙ্গে? ফরমায়া জো মুহাম্মদি বনকর পিয়েগা ওর জো মুহাম্মদি বনকর কে ভরেগা আল্লাহ তাআলা উসকি জিন্দগি কো বনা দেঙ্গে, ঝোপড়ে মে হে তো ঝোপড়ে মে বনা দেঙ্গে, মহল মে হে তো মহল মে বনা দেঙ্গে, বিমার হে তো বিমারি মে বনা দেঙ্গে, তন্দুরুস্ত হে তো তন্দুরুস্তি মে বনা দেঙ্গে। হর হাল মে মুহাম্মদি বনকর পিনে ওর বননে কে নতিজে মে আল্লাহ ইসকি দুনিয়া ভি আচ্ছে সে আচ্ছি বনা দেঙ্গে ওর উসকি আখিরত ভি আচ্ছে সে আচ্ছি বনা দেঙ্গে। ইসলিয়ে সবসে পহলে ইয়কিন বনে আল্লাহ কা اور جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے طریقوں میں کامیابی کے ملنے مولانا میرا جی بولتے چلیں یہ ماحول ہے مثال دلشم تو ہلو ایرکم جیرا تم نے کہ موسم سیزن جو دی چیز شروع ہے جا چھکو دیری چیز لگے گریب رو لگے دھونی رو لگے رازہ رو لگے بچہ رو لگے امام صبر رو لگے مقتدی رو لگے گرم ہوئے لیں چھکو دیری گرم انہوں کرے دھونی گریب شہر جرامے সকলেই গরম উপলব্ধি করে। অনুরূপভাবে মাহলের আসক্তা প্রভাবটা মানুষের মধ্যে এরকম পড়ে, মাহলের প্রভাব থেকে যেমন নাকি শীতকালে শীতের প্রভাব থেকে কেউ নিজেকে বাঁচাই দিতে পারে না, অনুরূপভাবে গরমের কালে গরমের প্রভাব থেকে নিজেকে কেউ বাঁচাই দিতে পারে না, অনুরূপভাবে মাহল যদি খারাপ হয় তাহলে মাহলের খারাপ মাহলের থেকে কেউ নিজেকে বাঁচাইতে পারবে না। মেরে মহতরাম দোস্তার বুজুর্গো, কেউ যদি নিজেকে বাঁচাইতে চায়, কেউ যদি নিজেকে বাঁচাইতে চায়, তাহলে তার জন্য রাস্তা কি এবং করণীয় কি? বলে রাস্তা আর করণীয় একটাই, সেটা হল সর্বপ্রথম যেটা করণীয়, সর্বপ্রথম যেটা রাস্তা, সেটা হলো নিজের ইমান আর একদিনকে ঠিক করতে হবে। কারণ আজকে বর্তমানে দুনিয়াতে যত অধপতন হয়েছে, মনুষ্যত্বার পতন, মারামারি কাটাকাটি খোনাখুনি যা কিছু হয়েছে, তার একটা মাত্র কারণ, কারণ হইল, ধারণা হইল, বিশ্বাস হইল যে আমি সফলতা পাবো, কামিয়াব হব যদি আমার কাছে অনেক পরিমাণে মাল থাকে। যখন মালকে জিন্দগি বানানে সুখ শান্তির সোপান সে মনে করছে, তখন কামাই করার পিছনে রেগে গেছে। হালাল হারাম কোনো বাস নাই, মাল পাইতে হবে, জিন্দগি বানাইতে হবে। তারও ধারণা যে যদি আমি সফলতা পেতে চাই, তাহলে আমাকে ক্ষমতায় যেতে হবে। এখন ক্ষমতায় যাওয়ার প্রকার যাওয়ার জন্য যা যা করার সবই শেষ করতেছে। যদি সফলতা পাইতে চাই, তাহলে দুনিয়ারই বড় বড় ডিগ্রি আমাকে নিতে হবে। ওই ডিগ্রি নেওয়ার জন্য যা যা অন্যায় হ্যাঁ যে কোনো পন্থা অবলম্বন করে ডিগ্রি অর্জন করা দরকার, সেইটা করবে। যদি মোস্তারাম দোস্তার বুজুর্গ বাস্তবের কোনোটার সাথেই জীবনের সফলতার কামিয়াবির সম্পর্ক নাই, সফলতার কামিয়াবির সম্পর্ক নাই, সফলতার কামিয়াবির সম্পর্ক হল নিজের ইমান আর একিনকে ঠিক করার সাথে। নিজের ইমান আর একিন যদি ঠিক হয়ে যায়, দুইটা বিষয় যদি ঠিক হয়ে যায় যে আমার জিন্দগি সফলতা আমার জীবনের কামিয়াবির জন্য দরকার হইল, যে আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে যায়, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আমল আমার জীবনের মধ্যে প্রতিষ্ঠিত হয়, এই ডিসিশন যদি ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমার জীবনে দুনিয়াতে আমাকে সফল কাম করবেন, আখেরাতে আল্লাহ তাআলা আমাকে সফল কাম করবেন। তাই আমার কাছে থাকার জন্য যথাযথ ঘর যদি না থাকে, আমি যদি বস্তিতে থাকি, ওইখানে রেখেও আল্লাহ তাআলা আমাকে সম্মান দিবেন, ওইখানে রেখেও আল্লাহ তাআলা আমাকে নিরাপদে রাখবেন, নিরাপত্তা দিবেন। তাই আমি বস্তিবাসী হই অথবা বড় বড় ভবন ভবনে থাকি না কেন, যে কোনো অবস্থায় যদি আমি থাকি, আল্লাহর জাতের উপরে একদিন যদি আমার এটা হয়ে যায় যে যেমনিভাবে হায়াত মত আল্লাহ তাআলার হাতে, আল্লাহর ইচ্ছার বাইরে কেউ দুনিয়াতে আসতে পারে নাই, আল্লাহর ইচ্ছার বাইরে কেউ দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়ার থেকে দিতে পারবে না, অনুরূপভাবে যদি এই কথাটা বিশ্বাস অন্তরে বসে যায় যে এই দুই জিনিসের মাঝে মান সম্মান সম্পদ ইজ্জত সব কিছু আল্লাহ তাআলার হাতে, সুস্থতা অসুস্থতা আল্লাহ তাআলার হাতে, মান সম্মান আল্লাহ তাআলার হাতে, হেফাজত নিরাপত্তা আল্লাহ তাআলার হাতে, এই একটিবার বিশ্বাস যদি দিলের মধ্যে জমে যায়, অন্তরে বসে যায়, তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ যে এই সব কিছুকে পরিত্যাগ করে আল্লাহ তাআলার সাথে আল্লাহ জাতের উপরে ইমান আর একিন মজবুত করার জন্য সে লাগবে। বলে যে আল্লাহ জাতের উপরে ইমান আর মজবুত, ইমান আর একিন মজবুত করার রাস্তা কয়টা? বলে যে একমাত্র একটা। কয়টা রাস্তা? একমাত্র একটা রাস্তা, সেটা হলে আমাকে মোহাম্মদী হয়ে জীবন যাপন করতে হবে। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু মৃত্যু পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনা অনুযায়ী আমাকে জীবন যাপন করতে হবে। আমি যেখানেই থাকি না কেন মোহাম্মদী হয়ে আমাকে জীবন যাপন করতে হবে। যেভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পেয়ারা মাহবুব ছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ জীবনের অনুসরণ যার জীবনের মধ্যে আল্লাহ তাআলা পাবে, তাকে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব বানিয়ে নেবে, তার জীবনের জিম্মাদার আল্লাহ পুরা করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন, তার ইজ্জত সম্মান হেফাজতের সব কিছু জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। जब सुन्नत वाली जिंदगी अपनाएंगे तो सुन्नत वाली जिंदगी अपनाने के नतीजे में अल्लाह ताला नेक लोगों के दिलों में मोहब्बत पैदा फरमा देंगे, फासिक और फाजिरों के दिलों में अल्लाह रौब पैदा फरमा देंगे, अल्लाह ताला रोटी में बरकत पैदा फरमाएंगे और अल्लाह ताला दीन में पुख्तगी अता फरमाएंगे। और यूं फरमाया कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिउनी युहिब्बुकुम अल्लाह वयग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु ग़फूरुर रहीम। اے ہمارے نبی جی ہمارا شاہی فرمان انسانوں کو سنا دو کہ اگر تمہیں اللہ سے محبت کا دعویٰ ہے تو اس دعوے کی دلیل میں میرے پیچھے پیچھے چلو، اپنے پیدا ہونے سے لے کر موت تک اور سر کے بالوں سے لے کر پیر کے ناخن تک محمدی بن کر کے جیو، اللہ تم کو اپنا محبوب بنا دیں گے اور اگر غلطی ہو جائے گی تو اللہ معاف کر دیں گے، اس لیے کہ اللہ معاف کرنے والے بھی بڑے ہیں اور اللہ رحم کرنے والے بھی بڑے ہیں۔ اس لیے اللہ والا بننے کا شارٹ کٹ راستہ اور حفاظت خطر سے ہر خطرے سے محفوظ راستہ وہ سنت والا راستہ ہے. اور جو سنت والا زندگی اپنائے گا وہ اللہ والا بن جائے گا, اور جو اللہ والا بن جائے گا اللہ اس کے بن جائیں گے, اور اللہ کس کے بن جائے پوری کائنات اس کی ہے, اس لیے کہ کائنات کے ہر ذرے پر صرف اللہ ہی کی چلتی ہے. اسی لیے فرمایا من آزادی ولی فقط آزاد ہو میں ہر فرمایا جو میرے ولی سے دشمنی کرے جب میرے ولی کو ستائے فرمایا میری اس کے ساتھ اعلان جنگ ہے. اس لیے کتابوں میں ایک واقعہ آتا ہے کہ اللہ والے ایک راستہ چل رہے تھے, سامنے سے ایک آدمی اپنے عورت کے ساتھ آ رہا تھا, اللہ والوں کے پیر کی ٹھوکر سے مٹی اڑ کر اس کی عورت کے کپڑے پر لگ گئی. اس کے یار کو غصہ آیا, اس نے اٹھا کر ایک تمڑ کا مار دیا اللہ والوں, بس وہ مارتے ہی دھڑام سے گرا اور مر گیا. عورت نے شور مچا دیا, مار دیا مار دیا مار دیا, لوگ جمع ہو گئے, پوچھ رہے بھائی کیا ہوا کیا ہوا, بتانے والا کوئی نہیں ہے کہ کیا ہوا. اللہ والوں نے ہوا بتایا کہ بھائی ہوا کچھ بھی نہیں ہے, یہ تو اللہ والوں کا یہ تو یاروں کا معاملہ ہے, جس کے یار کو غصہ آیا اس نے مجھے مارا اور ہمارے یار کو غصہ آیا اس نے اس کا کام تمام کر دیا. اس لیے میرے محترم دوستو اللہ والا بننے کا شارٹ کٹ راستہ سنت والا راستہ ہے کہ اپنی زندگی کے ہر حرکت اور سکون میں حضور صلی اللہ علیہ وسلم کے پیچھے پیچھے چل رہا. جس نے زندگی اللہ بنائیں گے اور زندگی بنانے کا ایک ہی راستہ ہے اور وہ صرف محمد رسول اللہ ہے. تو میرے محترم دوستو بزرگو কেউ যদি নিজের জীবন থেকে গঠন করতে চায় গড়তে চায় আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী, তার জন্য একমাত্র সস্তা রাস্তা হল, সহজ রাস্তা হল মোহাম্মদী হয়ে জীবনযাপন করা. অর্থাৎ মাথার চুলের থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত, রাত্রির থেকে সকাল পর্যন্ত জীবনের সর্বস্তরের সর্বক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে চলা. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন আমি তাই করব, এই সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্তকে নেবে আর এই অনুযায়ী আমল করা শুরু করবে, তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ সে মোহাম্মদী হয়ে যাবে, এবং যে মোহাম্মদী হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে তার ওলি বানাই দিবে, আল্লাহ তাআলা তাকে তার ওলি বানাই দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা শাহী পায়গাম আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, বলেন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না, এই দাবি যদি তোমাদের থেকে থাকে তাহলে আপনি তাদেরকে বলে দেন পাত্তাদিওনি আমার পিছে পিছে চলো, অর্থাৎ আমার জীবনে আমার জীবনের মতো তোমাদের জীবন বানাও, আমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার অনুযায়ী ব্যবহারের মতো তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করতে থাকো, তোমাদের দিনের আমল যেন আমার দিনের আমলের মতো হয়, তোমাদের রাত্রির কান্নাকাটির মেহনত যেন আমার রাত্রির কান্নাকাটির আমার রাত্রিকালীন মেহনতের মতো হয়। যখন নবীজির আমলের সাথে নবীজির পিছে পিছে চলবো, নবীজির একবার অনুসরণ পূর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে ভালোবাসবেন, অর্থাৎ আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। এরপরে মানুষ তো ভুল ত্রুটি হয়ে যাবে, বলে যে যেমনি ভাবে আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সব জায়গায় আল্লাহ তাআলার কুদরত চলে, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ব্যাপারেও বড়, আল্লাহ তাআলা তোমার ভুল ত্রুটি গুলোকে সমস্ত ভুল ত্রুটি গুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন নবীর ইত্তেবার কারণে। তুমি নবীর অনুসরণ করতেছ, যত ভুল থাকে ত্রুটি হয়ে যাবে, নবীর সুন্নতের ইত্তেবার কারণে, মোহাম্মদী হয়ে জীবনযাপন করার কারণে আল্লাহ তাআলা সদা সর্বদা মাফ করতে করতে তোমাকে পাক রাখবেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, ঘোষণা দিয়ে দিচ্ছেন দেবীকির মোহাম্মদী হয়ে জীবনযাপন করার কারণে আমার ওলি হয়ে গেল, তার ব্যাপারে এই দুনিয়াবাসী শোনা নাও, শোনা নাও হে দুনিয়াবাসী, মানে আদালিল ওলিয়ান ফাকাদ আযাদতুহু লিল হারব, কেউ যদি আমার কোন ওলিকে কষ্ট দেয় তা আমি তার জন্য যুদ্ধের ঘোষণা করে দিলাম। তোমাদের আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে এমন কেউ আছে? মেরে মহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার ওলি যদি হয়ে যায়, দুনিয়ার ছোট বড় যত মখলুক আছে সমস্ত মখলুককে আল্লাহ তাআলা তার খিদমতের জন্য লাগাই দিবেন, তার খিদমতের জন্য আল্লাহ তাআলা লাগাই দিবেন, কারণ সমস্ত মখলুক হলো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার বানানো, আল্লাহ তাআলার কন্ট্রোলে। যখন কোন মানুষ আল্লাহর মোহাম্মদী হওয়ার মাধ্যমে আল্লাহর অলি হয়ে যাবে, তখন সমস্ত মখলুককে আল্লাহ তাআলা তার জন্য করে দিবে যে তুমি যেভাবে খুশি ওইভাবে ব্যবহার করো। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, একটা ঘটনা মশহুর আছে, এক আল্লাহওয়ালা যাইতেছিলেন এক রাস্তা দিয়ে, ওই যে আল্লাহ যুদ্ধের ঘোষণা করে আল্লাহর অলিকে কষ্ট দিলে, এক রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাস্তাটা ধুলাবালিওয়ালা রাস্তা, পাকা সড়ক করা ছিল না, ধুলাবালিওয়ালা রাস্তা। তো এই লোক যাইতেছে তার বান্ধবীকে নিয়ে আনন্দ ফুর্তি করতে করতে, বড় দামি কাপড় চোপড় পরা, খুব হেলে ডুলে যাইতেছে, আল্লাহওয়ালার সাথে কিছু মানুষ ওনার পায়ে ধাক্কা লাগছে, একটু ধাক্কা লেগে একটু ধুলে ওয়া ওই বান্ধবীর কাপড়ে হয়ে পড়ছে। বান্ধবী ওই দিকে তাকাইছে যে আমার আমার কাপড়টা মনে করে দিল, এরকম একটা ভাব নিয়ে তাকাইছে, তাকানোর সাথে সাথে বান্ধবীকে খুশি করার জন্য যে আল্লাহর রুলিকে এক থাপ্পড় দিতে পারে, এক থাপ্পড় মেরে দিছে, সেই থাপ্পড় মারা শেষ হয়েছে, সাথে সাথে ওই বন্ধ পড়ে গেছে, ধাম করে পড়ে গেল, শেষ হয়ে গেল, আত্মচতুর্দিক থেকে আওয়াজ আসতে লাগলো, খতম করে দেওয়া হয়েছে, খতম করে দেওয়া হয়েছে, জন্মের প্রতিশোধ দেওয়া হয়ে গেছে। কারণ কি? কারণ বলার থেকেও নাই। তুই ওই মহিলায় জিজ্ঞেস করতেছে কি ঘটে গেল, বললেন যে এটা হলো বন্ধুর সাথে বন্ধুর খেলা, তার বন্ধুর গায়ে আমার পায়ের থেকে একটু ধুলে লাগছে, রাস্তার ধুলে লাগছে, এই জন্য সে তার বন্ধুকে খুশি করার জন্য, বান্ধবীকে খুশি করার জন্য আমার গায়ে একটা থাপ্পড়, গালে একটা থাপ্পড় দিয়ে দিছে, আমার বন্ধু তার কাম শেষ করে দিছে, জনমায়ের তাদের টাকা শেষ করে দিছে। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তা একমাত্র সুন্নতের রাস্তা, সুন্নতের পাবন্দির রাস্তা, সুন্নতের পাবন্দি যে করবে মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, সে আল্লাহ তাআলার অলি হয়ে যাবে, আল্লাহর অলিকে হয়ে যাবে, সারা দুনিয়া তার হয়ে যাবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, জিন্দেগি বানার রাস্তাই হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ, এছা বিকল এছা অন্য কোন রাস্তা নেই, এই যে একমাত্র রাস্তা, আর এই যে হলো সবচেয়ে সহজ রাস্তা। আর মেরে দোস্ত জলি জন্ডে কি জিন্দগি খাহিশাত নিকল কর আল্লাহ কে হুকম পর আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তরিকে পর আ যায়, উসকে লিয়ে আল্লাহ নে নামাজ আতা ফরমাই, ইসলিয়ে দিন মে পাঁচ মর্তবা হর মুসলমান কো আল্লাহ আপনে দরবার মে বুলাতে হ্যায়, ये सिखलाने के लिए कि अपने आँख से क्या देखेगा, अपने कानों से क्या सुनेगा, अपने जबान से क्या बोलेगा, अपने हाथ और पैरों को कहाँ इस्तेमाल करेगा, ये सिखलाने के लिए अल्लाह हर मुसलमान मर्द और औरत को अपने सामने खड़ा करते हैं, ताकि नमाज के जरिए से 24 घंटे की जिंदगी को अल्लाह के हुक्मों पर और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर लाई जाए और ख्वाहिशात से जिंदगी निकल जाए। इसीलिए नमाज के बारे में फरमाया इन्ना सलात तन्हा अनिल फहशा वल मुनकर, वमे नमाज आदमी को बेहयाई और बुराई के कामों से रोकती रहती है। जब आदमी की जिंदगी नमाज पढ़ना शुरू हो जाएगी तो नमाज उसकी जिंदगी को साफ सुथरी बना देगी। अल्लाह वाले ये फरमाते हैं कि नमाज की मिसाल जिंदगी में ऐसी है जैसे घर में रोशनदान या खिड़की होती है, तो घर का खराब धुआं यहीं से बाहर जाएगा, बाहर से ताजा हवा घर में यहीं से आएगी, ऐसा आदमी की खराबियां जिंदगियों से जो निकलेगी वो नमाज के रास्ते से निकलेगी और जिंदगियों में अच्छाइयां जो आएगी वो नमाज के रास्ते से आएगी। इसीलिए हुजूर पाक अलैहिस्सलाम से पूछा गया कि अल्लाह के रसूल फलाना आदमी है, नमाज भी पढ़ता है और चोरी भी करता है, तो आपने फरमाया अन करीब इसकी नमाज इसको चोरी से रोक देगी। इसलिए हमारी इस मेहनत से अपने करने को बनाने के साथ साथ दूसरा अपनी नमाज को बनाने की मेहनत है कि हर मुसलमान अपनी नमाज पर मेहनत करके एक तो नमाज में करने वाला यकीन पैदा करे कि काम अल्लाह बनाएंगे और नमाज के रास्ते से बनाएंगे, ये यकीन हमारे दिलों में पैदा हो और जिंदगी के हर छोटे बड़े मसले में हमारी निगाह अल्लाह पर जाए और हमारी निगाह हम नमाज पर जाए कि हम नमाज के जरिए से अपने अल्लाह से कहेंगे और अल्लाह हमारे कामों को बना देंगे। तो एक तो कलमे वाला यकीन आए नमाज में, दूसरा नमाज में अल्लाह के सामने खड़े होने का शौक पैदा हो, नमाज हमारे लिए बोझ न रहे बल्कि हमारी राहत का सामान बने। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कुर्रतु ऐनी फी सलाह, मेरी आंखों की संगत नमाज में है। और यूं फरमाया हजरत बिलाल से अरे हनी या बिलाल, ये नमाज की तैयारी करके تم ہم کو راحت پہنچاؤ اتنے فضائل کے ذریعے سے اللہ کے سامنے کھڑے ہونے کا شوق نماز میں اپنے دلوں میں پیدا کرنا, نماز کے اندر میں مسائل کا اور سنتوں کا علم لانا, اس لیے کہ جو عمل سنت کے مطابق ہوگا وہ اللہ کے مقبول ہو جائے گا. اس لیے نماز میں علم کو حاصل کرنا اور اسی کے ساتھ اللہ والا پیار نماز سے پیدا کرنا اور اللہ کو راضی کرنے کی نیت بنانا, یعنی ہماری نماز میں یہ پانچ چیزیں پیدا ہونی چاہیے, ایک ایمان ہے, احتساب ہے, علم ہے, احسان ہے اور اخلاص ہے. اگر یہ پانچ چیزیں پیدا ہو جائیں گی تو آدمی کی زندگی کو صاف ستھری بنا دے گی اور ہر قسم کے رذائل سے یہ نکال دے گی نماز, اور اسی کے ساتھ میں اللہ کے خزانے سے لینے کی راہ ہموار کر لے گی. اس لیے کہ اللہ سے لینے کا راستہ اللہ کی عبادت ہے, ایاک نعبد و ایاک نستعین, اللہ تیری ہی عبادت کریں گے اور تجھی سے مدد چاہیں گے, عبادت اللہ کی ہوگی اور مدد اللہ کی طرف سے ہماری ہوگی. تو میرے محترم دوست اور بزرگوں, نجر زندگی کے بھی کہا زندگی کے جیون کے خواہشات تھے بانٹنے جن اللہ تعالیٰ دیتیو جنس جیتے دیچن, এটা হলো আল্লাহ তাআলার হুকুম সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম নামাজ. এই নামাজকে আল্লাহ তাআলা জীবনকে খাসাত থেকে মুক্ত করার জন্য নামাজ শিখেছেন. দৈনিক প্রতিটা বারে পুরুষ মহিলাদেরকে আল্লাহ তাআলা পাঁচবার করে আল্লাহর হুকুমের দিকে ডাকছেন যে সবকিছুকে ছাড়ো, নামাজের দিকে আসো, নামাজে এসে আল্লাহ তাআলার হুকুমকে পুরো করবে, যে কিভাবে তোমার চোখের ব্যবহার হবে, খায়াসাত থেকে বাঁচার স্বাস্থ্য দিকে চাও, জীবনে টয়লেট চোখের ব্যবহারটাকে শিখো, হাতের ব্যবহারটাকে শিখো, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার শিখো, জবানের ব্যবহারকে শিখো, জবানের বোলকে ঠিক করো, কানের শ্রবণকে কান দিয়ে শুনতেছ এটাকে তুমি ঠিক করো, নামাজের মধ্যে এসে সব কিছুর মধ্যে কন্ট্রোল করে দেওয়া হয়েছে, দেখাকে কন্ট্রোল করা হয়েছে, কোথায় দেখা যাবে কোথায় দেখা যাবে না, দাঁড়ানো অবস্থায় রুকু অবস্থায় সিজদা অবস্থায় বসা অবস্থায় দেখাকে কন্ট্রোল করে দিচ্ছে, ভাড়াকে কন্ট্রোল করে দিচ্ছে, তখন কোথায় ধরতে হবে, গলাকে কন্ট্রোল করে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, সব কিছু শরীরের নকল হাত পাও থেকে বের হওয়া আমল থেকে এটাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, ফলে সীমাবদ্ধতার মধ্যে চলা তুমি শিখো নামাজের মাধ্যমে, সীমাবদ্ধ অবস্থায় নামাজের মাধ্যমে চলা শিখো, এই নামাজটা যদি তোমার এই নামাজ নামাজের পরের জীবনে যদি তোমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে তুমি আল্লাহর হুকুম মতো আল্লাহর হুকুম আর নবীর শরীরের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারো, তাহলে নামাজ তোমাকে সমস্ত রকমের নির্লজ্জকর কাম এবং সমস্ত রকমের নিষিদ্ধ কাম থেকে নামাজে তোমাকে বাঁচিয়ে দেবে, যদি নামাজকে তুমি ঠিক করতে পারো, নামাজ তোমাকে বাঁচিয়ে দেবে. তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, বলেন যে জন্য আল্লাহ তাআলা প্রতিটা বান্দা বান্দিকে প্রতিদিন পাঁচ বারের জন্য আল্লাহ তাআলা ডাকেন যে আসো আসো, এই নামাজের মধ্যে ওই একই সাথে যে আল্লাহ তাআলা সব কিছু করেন ওই একই সাথে এসে নামাজকে নিয়ে নামাজ শুরু করতে হবে, যে আল্লাহ তাআলা তো সব কিছু করেন, এটা তো ইমানের মেহনতের দ্বারা, এটা আমি শুনলাম বা বুঝলাম, কিন্তু এটা পাওয়ার রাস্তা বাস্তবায়নের রাস্তা হলে নামাজ, আল্লাহ তাআলা সব কিছু করবেন, তখন কিভাবে করবেন, নামাজের মাধ্যমে করবেন, কিভাবে করবেন, নামাজের মাধ্যমে করবেন, যাতে করে নামাজের উপরে এমন একই না বিশ্বাস করে না, ছোট বড় যত রকমের সমস্যার সম্মুখীন আমি হই না কেন সর্ব অবস্থায় যেন সাথে সাথে আমার নামাজের দিকে ধ্যান যায়, যে নামাজ পড়ে সমস্যার সমাধান করতে হবে, নামাজ পড়ে চাইলে আল্লাহ তাআলা সমাধান করে দিলেন, হ্যাঁ নামাজের মধ্যে একদিন একে একদিনের সাথে নামাজের দিকে আসতে হবে, নামাজের মধ্যে আসার জন্য নিজের ভিতরে একটা আগ্রহ পয়দা করতে হবে, কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার চোখের শীতলতা হইল নামাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বেলাল আমার একটু মনে একটা নামাজের আয়োজন করে আমার মনটা একটু শান্ত করার ব্যবস্থা করে দাও, আমি একটু মানসিকভাবে প্রশান্তি পেতে চাই, তুমি নামাজের আয়োজন করো. হ্যাঁ এদের মস্তরা অন্তস্ত বুজুর্গ, নামাজ যখন ঠিক হয়ে যাবে, নামাজ যখন ঠিক হয়ে যাবে, যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে আমার জীবনকে আল্লাহ তাআলা ঠিক করে দিবে, আমি যে জিন্দেগি ঠিক করার পিছনে আশা করতেছিলাম যে আমার জীবনটা যখন ঠিক হয়ে যায় সঠিক পথে চলে, জান্নাতের উপযুক্ত হয়, জাহান্নামের থেকে বাঁচে, সঠিক পথ আমি চাইতেছি, সঠিক পথটা নামাজের মধ্যে রয়েছে। এক সাহাবির সম্বন্ধে নবীজির কাছে বলা হল, ওই লোকটা নামাজও পড়ে আবার চুরিও করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতি সত্বর তার নামাজ তাকে এই মন্দ কাম তার থেকে ফিরাই দেবে। সে করতে পারবে না, মন্দ কাম করতে পারবে না যদি নামাজটা তার ঠিক হয়ে যায়। এরে মুস্তরাম বুজুর্গ, নামাজটা ঠিক হওয়ার জন্য আরো কিছু জিনিস আমাকে লাগবে। নামাজের মধ্যে যত হুকুম আছে এই হুকুমও আমাকে শিখতে হবে। নামাজ ঠিক করার জন্য যা যা করণীয় আছে এটাকে আমাকে ঠিক করতে হবে, এবং নামাজের মধ্যে যত সুন্নত আছে এইটাকে আমাকে জানতে হবে। অর্থাৎ আহকামাতের এলেমও আমার থাকা লাগবে এবং সুন্নতের এলেমও আমার থাকা লাগবে। আহকামাতের এলেম যদি না থাকে তাহলে নামাজটা তো আল্লাহ তাআলার মনসামত হবে না, কায়েস মত হবে। আহকামাতের এলেমও থাকা লাগবে, সুন্নতের এলেমও থাকা লাগবে যে নবীজি নামাজটা কিভাবে পড়ছে। যখন আমার নামাজ ঠিক হয়ে যাবে তখন শুধু নামাজ না, যত এবাদত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে সমস্ত এবাদত হইল আল্লাহ তাআলার কাছ থেকে নামাজ রাস্তা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবাদত আল্লাহর জন্য করব, সাহায্য আল্লাহর কাছ থেকে নেব। তাহলে ধরে নামাজের মধ্যে নামাজের যত ফরায়েদ ওয়াজিবাত যা কিছু আছে তার এলেম আমার থাকা লাগবে, সুন্নতের এলেমও আমার থাকা লাগবে। কারণ নামাজ তো আল্লাহর কাছে তখনই পছন্দ হবে যখন আমার নামাজটার মিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদায় করা নামাজের মতো হবে। নামাজের মধ্যে আরেকটা জিনিস থাকা লাগবে, সেটা হলো আল্লাহ তাআলার ধ্যান থাকতে হবে। ইমানের মেহনত করতে করতে, আল্লাহর ভয় বরস্তর আলোচনা করতে করতে আল্লাহ তাআলার একই যত বেশি দিলের মধ্যে আসবে, নামাজে দাঁড়াইলে তত বেশি ধ্যান নামাজের মধ্যে থাকবে। ধ্যানের সাথে নামাজ হইতে হবে, গাফলাতের সাথে না। নামাজকে ফাযাইল মাসাইল সব কিছু মিলা নামাজকে আমলের সালেহা বানাইতে হবে। কারণ অনেক নামাজ তো আমলের সালে হয় না, মানুষের মুখের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। আর নামাজের মধ্যে এখলাস পয়দা করতে হবে যে এই নামাজের দ্বারা আমি শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করতে চাই, আর কোনো উদ্দেশ্য না, যে আমার আল্লাহ যেন রাজি হয়ে যায়। মেরে মহতারা দোস্তা বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা নামাজকে দিচ্ছেন যে খায়েশের থেকে বের হওয়ার জন্য তুমি নামাজের মধ্যে মশগুল হয়ে যাও। খায়েশ তুমি যেটা চাইতেছো মন্দ থেকে বের হয়েছে, ওই ব্যাপারে নামাজই তোমাকে সাহায্য করবে। যদি নামাজের মধ্যে এই গুণগুলো থাকে, নামাজের মধ্যে ইমান থাকে, নামাজের মধ্যে এলেম থাকে, নামাজের মধ্যে আল্লাহর ধ্যান থাকে, নামাজের মধ্যে এহসান থাকে, যদি আল্লাহ তাআলার ইবাদত করতেছি, নামাজের মধ্যে ইখলাস থাকে, আল্লাহ তাআলাকে রাজি করার যত্ন থাকে, তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যেটা আমার জীবনের জন্য দরকার যে খায়েশ থেকে বের হয়ে চার মালের ইস্তেমাল সহি হয়ে যায়, এটা যদি আমরা পাইতে চাই, এটাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রাস্তাকে পূর্ণতা আনার জন্য, পূর্ণতা এই গুণ করে এই গুণটাকে পূর্ণতা আনার জন্য আল্লাহ তাআলা দৈনিক পাঁচবার সকল বালেক বালেকা পুরুষ মহিলাদেরকে আল্লাহ তাআলা নামাজের জন্য ডাকেন। মেরে মোহতরম দোস্ত, পুরি জিন্দগি কো আচ্ছে সে আচ্ছি বনানে কা রাস্তা আর হর কিসম কি খারাপিও সে নিকলনে কা রাস্তা কলমা আর নামাজ কো বনানা হে। ও দাওয়াত কি মেহনত মে ছে সিফাত মে ইহি দো আহম সিফাত হে, কলমা আর নামাজ। ইলম আর জিক্র ইন দোনো কি তাকমিল কে লিয়ে হে, ইকরাম মে মুসলিম ইসকি হিফাজত কে লিয়ে হে, আর ইখলাস কবুলিয়ত কে লিয়ে হে, اور دعوت اور تفریح کے وقت اپنی زندگی میں لانے کے لیے اور پوری امت میں زندہ کرنے کے لیے ہے۔ اس لیے کہ جب آدمی کا کلمہ نماز بن جائے گا تو اس کی معاشرت میں پاکیزگی آ جائے گی، اس کے معاملات میں صفائی آ جائے گی، اس کے اخلاق میں بلندی آ جائے گی، اور اس کی نیت میں اخلاص اور للہیت پیدا ہو جائے گی۔ ساری عمارت کے اسلام کی زندگیوں میں کھڑی ہوگی، وہ کلمے اور نماز کے بننے ہی کے راستے سے ہو۔ مولانا بھائی، দাওয়াত তবলিগের মেহনতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল দুইটা, একটা হলো ইমান কালমা আর একটা হলো নামাজ। কারণ এই দুই বুনিয়াদ এমন জিনিস, এই দুই বুনিয়াদ যখন ঠিক হয়ে যাবে তখন তার ভিতরে মন্দ যা কিছু আছে সব কিছু বেরিয়ে আসবে। যে ভালো তার পাওয়া দরকার, যে ভালো সে আশা করতেছিল, ওই ভালোগুলো আসা শুরু হয়ে যাবে, আর ওই ভালোগুলো হলো তার ভিতরে স্থির হয়ে যাবে, বের হয়ে যাবে না। এর আগে বলতেছিলেন যে নামাজের দৃষ্টান্ত হলো এরকম, যেমন নাকি ঘরের জানালা, ঘরের মধ্যে যত দুর্গন্ধ আছে কোন কারণে কিছু পচে গেলে যে দুর্গন্ধ হয়েছে, এই দুর্গন্ধ বের হওয়ার জায়গা হলো জানালা, আর বাইরের থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস ওইটা ঢোকার জায়গাও জানালা। অনুরূপ ভাবে নামাজ হলো ভিতরের সমস্ত মন্দকে বের করে দেওয়ার জন্য, আর সমস্ত ভালাইকে নিজের মধ্যে টেনে আনার জন্য হলো নামাজ। মানে যে দাওয়াতের মেহনতের মধ্যে এই দুইটা নম্বর হলো সবচেয়ে জরুরি নম্বর, কালমা আর নামাজ। এই কালমা আর নামাজ যখন ঠিক হয়ে যাবে তখন তার ভিতরের সমস্ত গান্ধী বের হয়ে যাবে, সমস্ত ভালো জীবন তার ছেলের মধ্যে পাওয়া হবে। এলেমা দেখে হলে এই দুটো সাহায্যকারী, এই দুটাকে পরিপূর্ণ ভাবে হইতে হয়, এটা সাহায্যের জন্য হলো এলেমার দিকের। আখলাকের নম্বর যেটা, এটা হলো নিজের নামাজ আর ইমানকে হেফাজতকারী, কারণ আখলাক যদি ঠিক থাকে তা আমার নামাজ আমার জন্য থাকবে, আমার ইমান আমার জন্য থাকবে। আখলাক যদি ঠিক না থাকে মুশকিল, বলেন যে ক্লাস হলো আমার এই দুই জিনিস আল্লাহর কাছে কবুল করার জন্য, কারণ দামি হবে তখন, বিনিময় পাওয়া যাবে তখন যখন নাকি কবুল হয়। আর এই দাওয়া তো তবলিকের নজর আল্লাহ হবে কথা, আল্লাহর তাকে দেওয়া বের হওয়া চলতে থাকা, এটা হলে এই দুইটির মধ্যে আনার জন্য এবং সমস্ত উম্মতের কাছে এই দৌলতকে পৌঁছানোর জন্য। তো মেরে মুসলমানগ্রস্তর্গ এই দুই জিনিস হলো মহা জিনিস। এই দুই জিনিস যখন ঠিক হয়ে যাবে, মানুষের ইমান ঠিক হয়ে গেছে, করেন সবকিছু আল্লাহ তাআলা, কোনো বস্তুর দ্বারা কিছু হয় না, কালের দ্বারা হয় না, মুল্লুকের দ্বারা হয় না, আল্লাহ সবকিছু করে। আর এটাকে কি করেন, পাওয়ার রাস্তা ধরছে নামাজকে। এটা যখন ঠিক হয়ে যাবে তো মানুষের মোয়ামেলা ঠিক হয়ে যাবে, কামাই টুকি করার ক্ষেত্রে আর কি করবে না, ওই অবৈধ পন্থাকে অবলম্বন করবে না, এদিক সেদিক গুরুত্বা মারবে না, মশা ঠিক হয়ে যাবে। অর্থাৎ তার প্রতিবেশী, সে তার প্রতিবেশীর জন্য কাঙ্ক্ষিত মানুষ হবে, তার প্রতিবেশী তার শুকরিয়া আদায় করবে, যে এই লোকটা আমার প্রতিবেশী হওয়ার কারণে আমি সম্পূর্ণ নিরাপদ, আমার প্রতিবেশীর পক্ষ থেকে আমার উপরে কোনো বিপদ নাই। মহাসেরা ঠিক হয়ে যাবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, পা প্রতিবেশীর সাথে সহাবস্থান, এটা ঠিক হয়ে যাবে, লেনদেন ঠিক হয়ে যাবে, কেউ কাউকে ঠকাইতে চাইবে না, কেউ কারোর তা মার দিতে চাইবে না, গসব করতে চাইবে না, সেই জন্য চাইবে না যে কেনেওয়ালা তো আল্লাহ তাআলা, এবাদত করবো আল্লাহ তাআলা নেব তার কাছ থেকে, লেনদেন ঠিক হয়ে যাবে। এই জন্য মেরে মহতরাম দোস্তরা বুজুর্গ, দাওয়াতের মেহনতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল কালিমা আর নামাজ। এই কালিমা নামাজ ঠিক করার জন্য হলো সবচেয়ে বেশি জোর, তারপরে ইমানের ইসলামের বুনিয়াদ। মেরে মহতরাম দোস্ত, আমারা কালমা ও নামাজ বনে, আর পুরি উম্মত কা কালমা ও নামাজ বনে, আর বায়ত বক্ত মে হামারে ঘর সে লেকার হামারে মহল্লো মে হামারে বাজারো মে হামারে শহর কা হামারে মুলক কা আর আলম কে চপ্পে আর চপ্পে কা মাহল বনে, উসকা এক হি রাস্তা হে, আর ও রাস্তা উম্মত কি মেহনত কা ঠিক করনা হে। ইসলিয়ে কি আল্লাহ নে পুরি দুনিয়া কো মেহনত কে সাথ জোড়া হে, দুনিয়া কে সারে নিজাম কো, দুনিয়া মে জিতনি তরক্কিয়াত নজর আ রহি হে, সওয়ারিও কে লাইন কি, খানো কে, কপড়ো কে লাইন কি, মকানাত কে লাইন কি, উস সব কে পিছে ইনসানো কি মেহনত হে, আর ইনসানো কি মেহনত কা ইয়ে সমরা হে। আইসা হি আল্লাহ নে ইন চিজো কো বুনিয়াদ মে লানে কে লিয়ে মেহনত হি কো জরিয়া বানা হে। ইয়ে নাহি হো সকতা হে কি এক আদমি জমিন পর মেহনত করে কাঁটেদার তরক্কে উগানে কি আর উস পর ফল আয়ে, ইয়ে কবি নাহি হো সকতা। আইসা এক আদমি আপনি পুরি তাকত মখলুক পর লগায়ে আর খালিদ সে মহব্বত পেদা হো, ইয়ে নাহি হো সকতা। এক আদমি আপনি তমাম পর তাকত মাল কে জমা করনে পর আর বানানে পর লগায়ে আর আমাল কি মহব্বত, আমাল কি আজমত, আমাল সে জিন্দগি কে বননে কা ইয়াকিন আয়ে, ইয়ে নাহি হো সকতা। এক আদমি আপনি তমাম পর তাকত দুনিয়া পর লগায়ে আর উসকে দিল মে আখিরত কা ফিক্র আয়ে, ইয়ে নাহি হো সকতা। ইসলিয়ে মেহনত ইস বাত কি হে কি হর ঈমান ওয়ালা আপনি মেহনত কো ঠিক করে, আগর মেহনত কো ঠিক কর লেঙ্গে তো মেহনত কে ঠিক করনে কে নতিজে মে হামারি জিন্দগিয়ো কা রুখ ভি সহি হো জায়েগা, আর জব জিন্দগিয়ো কা রুখ সহি হো জায়েগা তো আদমি কা হর কদম উসকো আল্লাহ কে আর জান্নাত কে করিব কর দেগা। মাওলানা জি মেরে মোহতারাম দোস্তর বুজুর্গো, এই যে আলোচনা হলো ইমান আর নামাজ, ইমান আর নামাজ ঠিক করার মেহনত ঠিক করা বলে যেটা নির্ভর করতেছে আমার জন্যও, এই পুরো মজমার জন্য, আমার এলাকার যারা আছে তারা, আমার পরিবারের যারা আছে তারা, আমাদের এলাকার সকলের, আমার শহরের সকলের, আমার দেশের সব মানুষের, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত এলাকার ছোট বড় সকল অঞ্চলের মানুষের এটা ঠিক হয়ে যায়, এটা হলে নির্ভর করতেছে এই উম্মতের মেহনতের উপরে। উম্মতের মেহনতটা যদি ঠিক হয়ে যায় তো ইনশাআল্লাহ ইমান আর নামাজ সকলেরই ঠিক হয়ে যাবে। কিন্তু এটা কোশ্চেন করালেও সম্ভব না, একেবারেই অসম্ভব। আমি মেহনত করবো একরকমের আর ফল পেয়েবো আর একরকমের, এটা হইতে পারে না। কেউ যদি তার জমিন থেকে জমিনের মধ্যে কাঁটাওয়ালা গাছ লাগায় আর মিঠে দিতে ফলের আশা করে, এটা কোনোদিনও হবে না। কেউ যদি রাজত্ব পাওয়ার জন্য তার সমস্ত পরিশ্রম সমস্ত যোগ্যতাকে রাজত্ব পাওয়ার জন্য খরচ করে আর দিন দুনিয়াতে জেন্ডা হয়ে যাক, এটা কোনোদিন হইতে পারবে না। কেউ যদি মখলুকের উপরে মেহনত করে, মখলুকের উপর আসবাব মখলুকের উপরে মেহনত করে আর চিন্তা করে আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যাক এই নিয়ত করে, এটা কোনোদিনও সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। মাল কামাইয়ের জন্য মেহনত করবে আর দিন দুনিয়াতে উঠে আসবে, এটা কোশ্চেন কালেও সম্ভব না। কারণ দুনিয়াতে বর্তমানে আমরা যা কিছুর উন্নতি হয়েছে দেখছি, দামি দামি কাপড়, দামি দামি গাড়ি, দামি দামি ঋণ আবিষ্কার, উন্নত উন্নত মানের চিকিৎসা, যা কিছু আমরা দেখতেছি, এই সব কিছু এমনি এমনি হয়ে যায়নি, এটার জন্য একটা মেহনত লাগছে। মেহনত হয়েছে তো এগুলো হয়েছে। অনুরূপ ভাবে আপনার আমার জীবনের সংসর্গ, আপনার আমার রেসলা, আপনার আমার খায় সাথে থেকে মুক্তি, আল্লাহর মনসামত জীবনযাপন, এটার জন্য আমাদের মেহনত লাগবে। এই মেহনতটা কোন মেহনত, ওই মেহনতটা যদি আমরা ঠিক করে নিতে পারি এবং ওই মেহনতটাকে ঠিক করতে পারি, কোন মেহনত এটা যদি সিদ্ধান্ত নিতে পারি আর ওই মেহনতটাকে সঠিক তরিকা করতে পারি, তো ইনশাআল্লাহ আমরা যা যা চাইতেছি ওই সঠিক মেহনতের ফলশ্রুতিতে আল্লাহ তাআলা এগুলো আমাদের সফল করে দেবে। মেহনত কা মেরে দোস্ত সহি রুখ ইয়ে হে যে হর ঈমান ওয়ালা আপনি জান মাল কো দাওয়াত পর লাগায়ে, লোগো কো ঈমান সমঝানে মে, লোগো কো আল্লাহ কি পেহচান করানে মে, লোগো কো আল্লাহ কে হুকমো পর নফা সমঝানে মে আর আল্লাহ কি মানা ফরমানে কা নুকসান সমঝানে মে আর লোগো কো আখিরত সমঝানে মে আপনি জান আর মাল কো লাগানা আর ইতনা লাগানা জিতনা দাওয়াত কা তাকাজা হে اور محنت کا تقاضا ہے۔ دوسری لگانے کی جگہ اللہ کی عبادت ہے کہ اپنی جان اور مال کو لگا کر اپنی عبادت میں حقیقت پیدا کرنے کی محنت کرنا اور یہ عبادت پوری امت میں زندہ ہو جائے اس کی محنت کرنا اور اپنی جان مال عبادت پر اتنی لگانا جتنا عبادت کا تقاضا ہے۔ دنیا پر اپنی جان مال اتنی لگاتے ہیں جتنا دنیا کا تقاضا ہوتا ہے۔ آدمی اپنے کاروبار میں اتنا لگتا ہے جتنا کاروبار کا تقاضا ہو، ملازمت میں اتنا لگتا ہے جتنا ملازمت کا تقاضا ہو، ایسا ہی عبادت پر جان مال اتنی لگانا کہ جتنا عبادت کا تقاضا ہے۔ اسی کے ساتھ تیسری لگانے کی جگہ یہ ہے کہ اپنی جان مال کو اللہ کی مخلوق کو راحت پہنچانے پر لگانا، یتیموں پر، بیواؤں پر، مسکینوں پر، محتاجوں پر، مقروضین پر، بیماروں پر، چاہے کوئی بھی ہو اس کے ساتھ بھلائی کرنا۔ ایمان والا ہے جو اس کے ساتھ بھلائی کرنا، کوئی ایمان والا نہیں ہے لیکن محتاج ہے، بھوکا ہے تو اس کو کھلائیں گے، کپڑا نہیں ہے تو اس کو کپڑا پہنائیں گے، بچے بڑے ہو گئے شادی کا خرچہ نہیں ہے تو اپنی نفلی سستے کے ذریعے سے اس کی جو ہے اس کی ضرورت کو باہر ضرورت کو بتائیں گے۔ اسی لیے حضور پاک علیہ الصلوۃ والسلام جس مبارک زندگی کو لے کر آئے ہیں اس میں ساری انسانیت کے لیے خیر خائی ہے اور ساری انسانیت کے لیے بھلائی کا چاہنا ہے، اس لیے اپنی اخلاق پر اپنی جان مال کو لگانا۔ اور چوتھی لگانے کی جگہ اپنی اور اپنے گھر والوں کی ضرورتیں، اور ہر انسان کی پانچ ضرورتیں ہیں، کھانا ہے، کپڑا ہے، مکان ہے، سواری اور شادی ہے، تو اپنی اور اپنے گھر والوں کی ضرورت میں بقدر ضرورت اپنی جان مال کو لگانا اور اخلاص سے بچ کر لگانا۔ اس لیے کہ ہمارا عالمیہ یہ نہیں ہے کہ امت کے پاس جان مال نہیں ہے، امت کے پاس جان بہت ہے اور امت کے پاس مال بہت ہے، لیکن امت کا عالمیہ یہ ہے کہ زندگیوں میں اسراف داخل ہو گیا، کھانے میں، کپڑوں میں، مکانات میں، سواری میں اور شادیوں میں اسراف داخل ہونے کی وجہ سے اسراف نے ساری جانی مالی طاقت کو کھا لیا۔ اللہ والے یہ فرماتے ہیں کہ اسراف کی مثال ایک ہے جیسا کہ آگ کی ہوتی ہے، آگ میں کتنا بھی لکڑی ڈالو سب کو جلا دے گی، اس کا پیٹ بھرے گا ہی نہیں آگ کا، بولے حال میں بلکہ رو لاؤ، ایسا اسراف ہے۔ جب اسراف زندگی میں آ جاتا ہے تو یہ ساری جانی مانی طاقت کو کھا لیتا ہے، نہ دعوت کے لیے بچے، نہ عبادت کے لیے بچے اور نہ اخلاق کے لیے بچے۔ یہاں تک کہ اپنے بوڑھے ماں باپ کو سنبھالنے کے لیے نہیں بچی. اگر بیوہ بہن ہو جائے تو اس کو سنبھالنے کے لیے نہیں بچی. اس طرح کے شراب کے سیٹے دینے سے ساری جانی مالی طاقت کو کھا لیا. میرے دوست کو محنت کا یہ روح اتنا طاقتور رخ ہے کہ اگر یہ روح زندہ ہو جائے تو اس روح کے زندہ ہونے پر اللہ صدیوں میں جو نقصان ہوا ہے اس نقصان کی تلافی اللہ سالوں میں فرما دی. آپ اندازہ لگائیں حضرت عیسیٰ علیہ السلام اور حضور پاک صلی اللہ علیہ وسلم کے بیچ کا زمانہ 600 سال کا زمانہ ہے جس میں کوئی نبی نہیں آئے جو انسانوں پر محنت کرتے. لہٰذا دکھائے آخری درجے کا گمراہی آخری درجے کی اور جہالت آخری درجے کی انسانوں کے اندر میں عام ہو گئی. لیکن اس سارے بگاڑ کے ختم ہونے میں صرف 23 سال لگے. حضور پاک علیہ السلام نے 23 سالہ دور نبوت میں انسانوں پر محنت کر کے ایک موقع سے ہی بچنے کی جان اور مال کا استعمال ان بنیادوں پر حل لا دیا جس کے نتیجے میں اللہ تعالیٰ نے 600 سال کے بگاڑ کو ختم فرما کر اللہ تعالیٰ نے دو بڑی بڑی چیزوں کو وجود بخش دیا. ایک تو مجمع بھی تیار ہو گیا اور ایک ماحول بھی تیار ہو گیا. یہاں تک آپ یہ فرماتے ہیں اصحابی کے نجوم میں میرے سارے صحابہ ستاروں کے مانند ہے. جن کے پیچھے بھی تم چلو گے وہ تم کو اللہ تک اور جنت تک پہنچا دیں گے. ایسا مجمع تیار ہو گیا پوری دنیا کے سامنے پیش کرنے کے لیے کہ یہ اسلام ہے اور یہ مسلمان ہے. اس لیے ان کی دعوت سے اسلم و تسلم کا اسلام لاؤ سلامتی ملے گی. نہ کون سا اسلام فرمایا کون و مسلمان ہمارے جیسے ہو. اس دن کے ساتھ میں دوسرا کام صرف 23 سالہ محنت کے نتیجے میں جو ہوا ہے کہ پورا ایک ماحول پاکیزہ بن گیا. پورے حجاز کا اور خصوصیت کے ساتھ مدینہ منورہ کا ماحول ایسا پاکیزہ بن گیا کہ جس ماحول میں 100% مسلمانوں کے دلوں میں اللہ رسول کی محبت سب سے زیادہ تھی. تلاش کرنے سے آپ کو کوئی بے نمازی نہیں ملے گا. ہر آدمی اپنے دین سے باخبر تھا اور ہر آدمی اپنے دین پر عمل کرنے والا تھا. اور یتیم اور بیوہ اپنے کو مدینہ میں یتیم اور بیوہ نہیں محسوس کرتے تھے بلکہ پورا مدینہ ان کا خیال رکھنے والا تھا. آپ کو کوئی دنیا کا طالب نہیں ملے گا, سارے آخرت کے اللہ کے رضا کے طالب ملیں گے. اور 100% ایمان والے اپنے آپ کو دین کا ذمہ دار سمجھتے تھے کہ جس طرح میں باپ ہوں بچوں کا ذمہ دار ہوں ایسا ہی مسلمان ہوں. اسلام کی ذمہ داری بھی مجھ پر. میرے مختار درختر بزرگ ہو میں اس کے شہید اتر گرانا সঠিক পদ্ধতিতে মেহনত করা এটার একমাত্র রাস্তা হইল যে আমরা আমার মেহনতটাকে কোথায় করব। আল্লাহ তাআলা যে আমাকে দুই পুঁজি দিয়েছেন ওই দুই পুঁজি আমি কোথায় লাগাব, যার উপরে নির্ভর করতেছে আমার ব্যক্তিগত জীবনের পরিবর্তন সারা দুনিয়ার পরিবর্তন. বলে যে আমার মেহনতের সহি রুখ হইল সর্বপ্রথম আমার জান মালের যে পুঁজি আছে এই পুঁজিটাকে আমি আমার ইমানের পিছনে, ইমান শিখার পিছনে, ইমানের ইমানের দাওয়াতের পিছনে আমি রাখাব. এই কথাটা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর জন্য যে আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলার মালিক, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা করব, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা করব, জান্নাত জাহান্নামের আলোচনা করব, এত অধিক পরিমাণে করব যে আমার অন্তর্গত এটা গেঁথে যায়, বসে যায়, নিজে করব, আরো ভাইদেরকে নিয়ে করব, যাতে করে আমার ইমান সহি হয়. এর জন্য যতখানে অর্থাৎ মখলুক আছে তার প্রভাব থেকে আমার অন্তরটা মুক্ত হয়ে যায়, আমার দিল কোনো দিকে যেন ঝুঁকে না থাকে, মায়েল না থাকে, একমাত্র আল্লাহ তাআলার জাতের মধ্যে, আল্লাহ তাআলার খাজানার মধ্যে, আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে, আল্লাহ তাআলার ওয়াইদের মধ্যে সীমাবদ্ধ থাকে. আল্লাহ তাআলা যা বলছেন আশ্বস্ত হওয়ার জন্য ওর মধ্যে আমার ধ্যানটা জমে থাকে. এই বিশ্বের জমে এটার জন্য যত যান, যত মাল, যত সময়, যত সম্পদ খরচ করা দরকার এটার জন্য করব. নিজের ইমানও ঠিক হয়, সারা দুনিয়ার মানুষের ইমান ঠিক হয়. দ্বিতীয় খরচা হলো আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার পিছনে খরচা করব. আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করার জন্য আমার দ্বিতীয় খরচাটা হবে. আল্লাহ তাআলার হুকুম জিন্দা হয়ে যায়, মানুষ আল্লাহর হুকুম মতো জীবনযাপন করা শুরু করে দেয়, এমন ভাবে শুরু করে যে আল্লাহর হুকুম পুরা করার মধ্যেই তার কাঁপিয়ে দিয়ে সফলতা একই না বিশ্বের সাথে তারা করে. এইখানে আমার জান মাল খরচ হবে, মেহনত শহীদ. তৃতীয় জিনিস হল যে আল্লাহ তাআলার মখলুক যারা অসহায়, বিপদগ্রস্ত, তাদের পিছনে দাঁড়ায়, তাদের পাশে দাঁড়ায়, তাদের উপরে খরচ হবে, এতিমদের উপরে খরচ হবে, বিধবাদের উপরে খরচ হবে, অসহায়দের উপরে খরচ হবে, তাই মুসলমান হোক অথবা অমুসলমান, একজন মানুষ করে একটা পরিবার আমার পাশে, সে অমুসলমান, তার একটা মেয়ের বিয়ে দিয়ে দিতে পারতেছে না পয়সার জন্য, আমার নকল দান খরচা দিয়ে তাকে আমি সাহায্য করব, যাতে করে সে তার মেয়েটাকে ভালোভাবে বিয়ে দিয়ে দিতে পারে। অসুস্থদের সেবা করব, কেউ যদি করজদার হয়ে থাকে, করজ আদায় করতে পারতেছে না, তার কোনো ব্যবস্থা নাই, পানেওয়ালা তার উপরে শক্তি করতেছে, প্রেশান করতেছে, ওইখানে ওইখানে খরচ করব, আল্লাহর মখলুকের উপরে খরচ করব, তখন নাকি আমার জান আর মাল ইমান শিখা শিখানের পিছনে খরচ হবে, এবাদতকে নিজের জীবনে সারা দুনিয়ার মানুষের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য আমার জান মাল খরচ হইতে থাকবে, আল্লাহর মখলুকের উপরে, আল্লাহর মখলুকের খায়ের খায়ের জন্য আমার মাল খরচ হতে থাকবে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, শ্রেষ্ঠ মানুষ তো হলো ওই যার দ্বারা মানুষ উপকৃত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তো তাই ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনই ছিল মখলুকের খেদমতের জন্য, মখলুকের খেদমতের জন্য। আর এই সব কিছুকে আমি করব আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। এটা হইল জান জান মালের ব্যবহারের সঠিক রাস্তা, যখন দেখি এরকম হয়ে যাবে আমরা সকলেই এটাকে জিন্দেগির মাল ইয়ে করব, তখন মেরে মোস্তরা দোস্তরা বুজুর্গ এইভাবে যখন আমাদের জান মাল খরচ হওয়া শুরু হবে, এই পদ্ধতিতে যখন খরচ হওয়া শুরু হবে, তো মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ হাজার বছর যাবত যে ক্ষতি ইসলামের হয়ে গেছে, হাজার বছর যাবত ইসলামের যে ক্ষতি মুসলমানদের হয়ে গেছে, কয়েক বছরের মধ্যে আল্লাহ তাআলা এটাকে পূরণ করে দিবেন। কারণ মেহনতের রূপ যখন সহি হয়, আর মেহনত যখন নবীর তরিকা অনুযায়ী হয়, মেহনত যখন আল্লাহ তাআলাকে রাজি করার জন্য হয়, তখন আল্লাহ তাআলা হালতকে বদল করে দেন। নষ্ট হইতে যতদিন লাগছে, ঠিক হইতে অতদিন লাগে না। আপনারা সকলেই জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, জন্ম হয়েছে, ঈসা আলাইহিসাল্লামের মারা যাওয়ার, ঈসা আলাইহিসাল্লাম দুনিয়ার থেকে উঠায় নেওয়ার 570 বছর পরে, তারপরে আরো 40 বছর পরে নবতী পাইছেন, আর নবতী পাওয়ার পরে মেহনত করছেন মাত্র 23 বছর, মেহনত করছেন কয় বছর, 23 বছর মেহনত করছেন, তাহলে 610 বছর পর্যন্ত মুসলমানের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে, চিহ্ন মাত্র ছিল না, ইসলামের চিহ্ন ছিল না, কোন মোমেনেরও কোনো চিহ্ন ছিল না। 23 বছরে আল্লাহ তাআলা, 23 বছরে আল্লাহ তাআলা কি করছেন, মাহল বদলাই দিচ্ছেন, দুইটা জিনিস আল্লাহ তাআলা 23 বছরের মধ্যে দিয়ে দিচ্ছেন, 23 বছরের মধ্যে দিয়ে দিচ্ছেন। একটা জিনিস হলো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মজমা দিচ্ছেন, বিশাল একটা সংখ্যা, সাহাবীদের সংখ্যা দিচ্ছেন। এই সাহাবীরা এমন ছিল যে তাদের সেফাত কোন চলাফেরা সবই আল্লাহর কাছে পছন্দের ছিল, আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। নবীজি বলছেন আমার এক একজন সাহাবী এরকম, তোমরা যে কোনো সাহাবীর অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে, আসমানের তারকার মতো, তারকাটা দেখে চললে রাস্তা পেয়ে যায়। একটা মজমা দিচ্ছেন, তারা দাওয়াত দিচ্ছেন সাহাবারা, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, ইসলাম কবুল করো, সুখে থাকো, সালামতিতে থাকো, নিরাপত্তায় থাকো। তাদেরকে জিজ্ঞেস করতো যে কোন ইসলাম, বলে যে এই যে আমাদের মতো, আমাদের মতো হয়ে যাও, কোন ইসলাম না, আমাদের মধ্যে যে ইসলাম আছে আমরা যেরকম মুসলমান তোমরা ওরকম মুসলমান হয়ে যাও। অর্থাৎ তাদের জীবনটাই ছিল দাওয়াত, জীবন দিয়ে তারা দাওয়াত দিতেন। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ একটা মজমা দিচ্ছেন আল্লাহ তাআলা 23 বছরের মেহনতে, আর পরিবর্তন কি হয়েছে, মাহল এমন একটা মাহল দিচ্ছেন সেই মাহলের মধ্যে শান্তি ছাড়া অশান্তির কিছু নাই, যে খেয়ে দিয়ে আছে সেও শান্তিতে, যে না খেয়ে আছে সেও শান্তিতে, অভিযোগ করো নাই, খাওয়া তাও নাই, খবর নাই, পাশের বাড়ি না খাওয়া। সারা আরব দেশে বিশেষভাবে মদিনাতে নমনা হিসেবে আল্লাহ তাআলা মদিনাকে দিচ্ছেন, মদিনার অবস্থা হইল এরকম যে কোন মানুষই তার খায়াশাত মতো জানমাল খরচ করে না। আজকে এই চার গ্রামের জন্য জানমাল খরচ করার মানুষের জীবনে সময় নেই, মানুষের কাছে সম্পদ নাই, চাই ইমানের দাওয়াতের জন্য খরচ করবে, এবাদতের জন্য খরচ করবে, এটি মিসকিন বিধবাদের জন্য খরচ করবে, এই পয়সা আজকাল মানুষের কাছে নাই। কেন? সব পয়সা খেয়ে ফেলছে বিলাসিতা। বিলাসিতাকে বলা হয় এমন যেমন নাকি আগুনের তন্দুর, আগুনের কোন আগুনের তন্দুর যত খড়ি দেন মানা করবে না, দেওয়ার সাথে সাথে জ্বলে যাবে আর বলবে যে হ্যান মাজিদ আরো খড়ি আছে নাকি দাও। অনুরূপ ভাবে খায় সাত মানুষের মালকে এইভাবে শেষ করে দেয়। মাল শেষ হয়েছে এমন হয়েছে এটিমের হাতে দেওয়ার একটা টাকা নাই, একজন বিধবার দায়িত্ব নেবে এরকম কোনো পয়সা নাই, বিজয় কিন্তু লালন পালন করবে এরকম কোনো পয়সা নাই, এমনকি বুড়া মা বাপের খবর নেওয়ার পয়সাও নাই। অথচ লক্ষ লক্ষ টাকা আয় বোন এটি মহিলা মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে, এই বোনটার দায়িত্ব নেওয়ার পয়সা নাই, বিলাসে তার আগুনে আমাদের সম্পদ এমন ভাবে কুলে চলে চলে পুরো সরকার হয়ে গেছে, আর বিলাসিতার মধ্যে এমন মত্তর এমন ব্যস্ত জীবনে কোনো সময় নাই, তর্কের মতো দৌড়াইতেছে মেশিনের মতো ঘুরতেছে কোনো সময় নাই, বিলাসিতার যোগানের জন্য সময় নেই। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সহি মেহনতের একটা দর্শন দিলেন, একটা ফর্মুলা দিলেন, এই ফর্মুলা অনুযায়ী উম্মত উঠল। এখন মদিনাতে আর কোনো শান্তি নাই, মদিনাতে এই ইমান কেউ নাই, বেনামাজি কেউ নাই, তালাশের কোনো বেনামাজি পাওয়া যাবে না, মদিনাতে দেখায় কেউ নাই, কোনো এতিম কোনো বিধবা মদিনাতে নিজেকে অসহায় মনে করতো না, তারা জানত যাদের মা বাবা আছে তারাও যেরকম আমাদের যার বাপ মা শহীদ হয়ে গেছে আমাদের ওই রকমই, আমাদের কোনো অভাব নাই, এমন ভ্রাতৃত্ব এমন মানবতার মনুষ্যত্বার সৃষ্টি হয়েছে। পাল্লা পাল্লি করে একদিন বিধবাদের খেদমত করত, অসুস্থ মানুষের খেদমত করত পাল্লা পাল্লি করে, মেরে মহতারাম দস্ত মাহল দিচ্ছেন আল্লাহ তালা, একটা মাহল দিচ্ছেন আল্লাহ তালা, একটা জামাত দিচ্ছেন, একটা মাহল দিচ্ছেন, 610 বছরের অবনতি অধবতন আল্লাহ তালা 23 বছরে দিয়ে দিচ্ছেন, সেটাই দিচ্ছেন অবনতি শেষ অধবতন শেষ। সারা তুমি এখন আকৃষ্ট হয়ে গেছে মুসলমানদের দিকে, কেউ ভয়ে কেউ আগ্রহে, মেরে মহতারাম দস্ত বুজুর্গ সঠিক মেহনত যেটা, সঠিক মেহনত রুখ হল এটা যে আমার মাল জান মাল খরচ হবে ইমান শিখা শিখালের পিছনে, আমার জান মাল খরচ হবে এবাদতের পিছনে, আমার জান মাল খরচ হবে আল্লাহ তাআলার মখলুকের খিদমতের জন্য, তাদের উপকার উপকারের জন্য, তাদের ভালোর জন্য, খায়ের খায়ের জন্য খরচ হবে মেরে মহতারাম দস্ত বুজুর্গ। তখন আল্লাহ তাআলা বছরের পর বছর যাবতীয় অবনতিত হয়ে গেছে দিনের মুসলমানের আর ইসলামের, আল্লাহ তাআলা কয়েক বছরের মধ্যে এটাকে সংসার ঠিক করে দিবেন যদি আমরা মেহনতের রূপটাকে ঠিক করে দিতে পারি, করবেন ইনশাআল্লাহ। কি বলেন মেরে মহতারাম দোস্ত, জব সাহাবা কি মেহনত কা রূপ সহি হো গয়া, ইসকে নতিজে মে 100% সাহাবা মে 2 বাতে জিন্দা হুই, এক তো পুরা দিন আপনি হকীকত কে সাথ জিন্দা হো গয়া, دوسرا 100% ایمان والوں کے دلوں میں اللہ کا دین ساری چیزوں سے محبوب ہو گیا کہ اللہ کے دین کے مقابلے میں ہماری جان کی اور ہمارے مال کی کوئی قیمت نہیں، ایک جان کا تقاضا ہو تو ایک لگائیں گے، اور 1000 جان لگانے کا تقاضا ہے تو 1000 لگائیں گے، 100 روپیہ لگانے کا تقاضا ہے تو 100 روپیہ لگائیں گے، اور 1,00,000 روپیہ لگانے کا تقاضا ہے تو 1,00,000 لگائیں گے، اور جھاڑو مار کر کے پورا لگانے کا تقاضا ہے تو پورا لگائیں گے، اس یقین کے ساتھ کہ اللہ کے نام پر جب تم اپنے آپ کو اجاڑنا طے کریں گے تو اللہ آپ کو اجاڑیں گے نہیں، اللہ آپ کو آباد کریں گے۔ یہ 2 باتیں صحابہ میں پیدا ہوئی جس کے نتیجے میں اللہ نے ایک چھوٹی اور کمزور جماعت کے ہاتھوں تھوڑے سے عرصے میں اتنا بڑا کام دیا، پھر ساری انسانیت کی ہدایت کی راہ ان کے ہاتھوں ہموار ہوئی، اور قوموں کی قومیں، ملک کے ملک، علاقوں کے علاقے اللہ کے دین میں داخل ہوئے اور جنت کی راہ میں آئے اور جہنم سے اپنے آپ کو بچایا۔ ہماری اس محنت سے یہی بات چاہی جا رہی ہے کہ اس امت میں سے ایک موتت ہی طبقہ محنت کے ان بنیادوں پر آئے جو بنیادیں صحابہ کی زندگیوں میں تھی، اور اس محنت کے راستے سے امت میں وہ بنیادیں زندہ ہو جو صحابہ میں زندہ ہوئی تھی، پورا دین اپنی حقیقت کے ساتھ اور اپنی جان مال کو اللہ کے دین کے مقابلے میں بے قیمت بنانا۔ اگر ایسا مجمع تیار ہو جاتا ہے تو اللہ اس مجمع سے ایسے کام لیں گے جیسا اللہ نے صحابہ سے کام لیا، اور اللہ تعالیٰ اس مجمع کے ہاتھوں حق کو دنیا میں چلائیں گے، انسانیت کے لیے جنت کا راہ ہموار کریں گے اور انسانیت کو جہنم سے بچائیں گے اور یہ انسانیت کے لیے سب سے بڑی خیر خائی کی بات ہوگی. اس لیے میرے محترم دوستو آج کے دن یہ مجمع اپنی پچھلی زندگی پر جو اللہ کے سامنے نازم ہو کہ جو زندگی گزری ہے جان مال سے خرچ کرنے کے تعلق سے خواہشات پر اس پر تو اللہ کے سامنے ہم معافی مانگے اور آئندہ زندگی کے جتنے لمحات باقی ہیں اور ہمارے پاس مال کا جو کوئی سرمایہ باقی ہے اب ہم اس مجلس میں نہیں کریں کہ اب اپنی ہر پائی اور اپنی زندگی کا ہر لمحہ اللہ کو راضی کرنے والے کاموں میں اللہ کا کلمہ دنیا میں بلند ہو جائے اس میں ہم اس میں لگائیں گے, اللہ کو ناراض کرنے والوں کاموں میں نہیں لگائیں. یہ پورا مسئلہ آج اس مجلس میں اپنے بارے میں اللہ سے معافی مانگ کر آئندہ بارش کے بارے میں یہ صحیح کریں. بولیں میرے محترم دوستوں بزرگوں নিজেদের যান মালের সহি ব্যবহার সঠিক পদ্ধতি যেটা এই পদ্ধতি যখন তারা নিজেরা আপনাইলেন নিজেরা অবলম্বন করলেন নিজেদের জীবনের জন্য তারা সিদ্ধান্ত নিলেন যে যান মালের সঠিক ব্যবহার করব নবী যেভাবে বলছেন যখন তারা এটা শুরু করলেন সঠিক ব্যবহার তাহলে আপনারা দুইটা জিনিস তাদেরকে দান করলেন. এক নম্বরের জিনিস হল ইমান আর এবাদতের হাকিকত তাদের অন্তরে মধ্যে বসে গেল, যার কারণে ইমানকে ছাড়ার আর এবাদতকে ছাড়ার কোন রকমের কোন সুযোগ তাদের থাকলো না, কল্পনাও শেষ হয়ে গেল যে ইমান বাঁচবে ইমান ছাড়া বাঁচবে বাঁচবে এবারত ছাড়া বাঁচবে এই কল্পনা পর্যন্ত শেষ হয়ে গেল. আর একটা হলো আল্লাহ তাআলার দিন তাদের কাছে আল্লাহর দিন তাদের কাছে নিজের জান মাল সব কিছুকে বেশি মাহবুব হয়ে গেল, তার কারণে তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে গেল. তারা সিদ্ধান্ত দিয়ে নিলেন যে আল্লাহর দিনকে হেফাজত করার জন্য আল্লাহর দিনকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দিনকে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর জন্য যদি এক পয়সা খরচ করার দরকার হয় এক পয়সা খরচ করব, হাজার পয়সা খরচ করার দরকার হয় হাজার খরচ করব, লাখও খরচ করার দরকার হয় লাখও খরচ করব, পয়সা নাই সেই উজুরে কোনোদিন কোনো সাহাবী বিশ্বাস নাই. তাদের সিদ্ধান্ত যে আল্লাহর দিন সবচেয়ে ভালো, আল্লাহ দিনের জন্য যদি রাস্তার একটা ফোঁটা লাগে একটা ফোঁটা দিয়ে দেবো, একটা জান লাগে এক ত্রাণের দরকার হয় এক জান দিয়ে দেবো এক ত্রাণ শহীদ করে দেবো, যদি হাজার জানের দরকার হয় হাজার জান নিয়ে প্রস্তুত হয়ে যাব, কারণ আমরা আর কিছু চাই না, আমরা চাই আমার জান মাল সব কিছু শেষ হয়ে যাক, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজনের কি হবে আল্লাহ তাআলা ভালো জানে, আমার জান তো আল্লাহ তাআলার জন্য আল্লাহ দিনের জন্য আমার মাল আল্লাহ তাআলার দিনের জন্য. মেরে মহতরম দোস্তর বুজুর্গ এই দুই জিনিস যখন ওনাদের মধ্যে আসলো তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ দেখতে না দেখতে ওই সামান্য কয়েকজন সাহাবি একদিকে সারা দুনিয়া নাস্তিকতা কুফুর শিরিক অগ্নিপূজায় ভরা মাত্র মধ্যে কয়েকজন মানুষ এই মুষ্টিময় কয়েকজন মানুষের দ্বারা আল্লাহ তাআলা সারা দুনিয়ার বাতিলকে আস্তে আস্তে খতম করতে লাগলেন, সারা দুনিয়া থেকে বাতিল খতম হয়ে গেল, দেশের পরে দেশ ইসলামের ছায়া নিতে আসতে শুরু করলো, দলে দলে মানুষ হাজারে হাজারে লাখে লাখে মানুষ ইসলামের দিকে ঢুকতে শুরু করলো. মেরে মহতরম দোস্তর বুজুর্গ এটি হলো নিয়ম, মানুষ যখন নিজের জান আর মালের সঠিক ব্যবহার করে সঠিক ব্যবহার করার দ্বারা আল্লাহ দিনের দিনকে জিন্দিগির বাস্তব দ্বারা দিনের জন্য সব কিছুকে কোরবান করার জন্য তৈরি হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার বদলাটা এইভাবেই দিয়ে দেন. এই যে জান আর মালের ব্যবহারকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হেদায়েতের জরিয়া বানায় দেন. এই জন্য মেরে মহতরম দোস্তর বুজুর্গ আমাদের জন্য জরুরি হইল, আমাদের জন্য জরুরি হইল যে আমার দান যায় যাক আমার মাল খরচ হয় হোক দুনিয়াতে আল্লাহ তাআলার দিন জিন্দা হোক, দুনিয়াতে আল্লাহ তাআলার দিন জিন্দা হবে আপ চলবে বাতিল বাতিল খতম হোক হকি চলবে আর এর জন্য জড়ি হবে আমার জান আর মাল. যদি আর কামরা এই সিদ্ধান্ত নিতে পারি তো মেরে মহতরম দোস্ত এই মজমাটা যদি খালি সিদ্ধান্ত নিতে পারে তাহলে আল্লাহ তাআলার ওই রকম সাহায্যের মদত আসছে আর বেশি দিনের অপেক্ষা করতে হবে না. অতীতের যে ভুলটা হয়ে গেছে এটার জন্য তো আল্লাহ তাআলার কাছে মাফ চাইব যে আল্লাহ অতীতে জান মালের ব্যবহার যেটা এটা খায়সা তোমাদের হয়েছে ওটাকে তুমি মাফ করে দাও আর খায়াতের যে কতদিন বাকি আছে সম্পদের যতদিন বাকি আছে এইটা তোমার তোমার মানুষের মধ্যে ইমান কি করে আছে আমার ইমান কি করে মজবুত হয় আমি এবাদতের দ্বারা তোমার সাথে সম্পর্ক সুন্দর পাওয়া হয় মোহাম্মদ হয়ে জীবনযাপন করতে পারি میرے محترم دوست بزرگ মহাম্মাদী হয়ে জীবন যাপন করতে করতে রাখলে করতে করা শুরু করে দিলে দেখলো কৃষক দিলের মধ্যে আল্লাহ মহাপত পাদা করে দিবেন, গোলাগারদের দিলের মধ্যে আল্লাহ আতালা ভয় পাদা করে দিবেন, রিজিকের মধ্যে আল্লাহ আতালা বরকত দিয়ে দিবেন, রিজিকের মধ্যে আল্লাহ আতালা বরকত দিয়ে দিবেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যদি মহাম্মাদী হয়ে জীবন যাপন করতে পারি, হে আল্লাহ অতীতকে মাফ করে দাও, এখন থেকে মহাম্মাদী হয়ে জীবন যাপন করবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুনির্দিষ্ট সহি তরিকা, নিজের জান আর মালকে খরচ করবো এই মতলা যদি এখান থেকে নিয়ে আমরা করতে পারি, ইনশাআল্লাহ শত শত বছর যাবৎ দিনের যে নোকসান হয়েছে, চিন্তা দিনের নোকসান হয়েছে, কয়েক বছরের মধ্যেই আল্লাহ তাআলা ওই নোকসানকে শেষ পূর্ণ করে দিবেন, দিন আবার সে তার দেওয়ালিতে চলে আসবে, সারা দিনের মানুষের কাছে হেদায়তের রাস্তা খুলবে, সারা দিনের মানুষ পর্যন্ত হেদায়তের আলোকে দেখবে এবং মানুষ হেদায়তের দিকে আসতে থাকবে। এই জন্য আমরা নিয়ত করতে পারি না ভাই, আর মেরে দোস্ত ইয়ে এসি জিন্দগি আল্লাহকে পছন্দিদা উসি ওকে হম গুজার সকেঙ্গে জব এক মর্তবা চার মহিনা আচ্ছা লগা কর আপনি জিন্দগি কা রুখ সহি করেঙ্গে। আজ তো জিন্দগি কা রুখ হি গলত হে, আল্লাহ কা আর মখলুক কা মুকাবলা হো তো মখলুক কো রাজি করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ করতে হে, ইসলিয়ে কে দিল কা রুখ আল্লাহ কি তরফ নহি হে মখলুক কি তরফ হে, তো হামারে দিলো কা রুখ আল্লাহ কি তরফ হো জায়ে, আল্লাহ কে হুকমো কি তরফ হো জায়ে اور آخرت کی طرف ہو جائے اور ہمارا فکر دعوت کا بن جائے, ایسا اچھا چار مہینہ لگا کر دن پر محنت کرے, رات کو اللہ کے سامنے گھنٹوں نماز میں دعا میں اور آہوزاری میں لگائے, یہاں تک کہ دل کا رخ صحیح ہو جائے اور فکر صحیح ہو جائے, اس کے بعد واپس آ جائے, پھر اپنے گھر کاروبار میں دینداری اور دین کی محنت کے ساتھ رہے, اللہ ہمت ہے تو ہر سال چار مہینہ لگائیں, نہیں تو چلہ لگائیں, مہینے میں دو دن لگائیں یا تین دن لگائیں, روزانہ آٹھ گھنٹہ لگا کر ایک ایک آدمی کو اللہ سے جوڑنے کی کوشش کریں یا اڑھائی گھنٹہ لگائیں, جو محنت کے اس رخ پر ہم قائم رہیں گے تو اللہ تعالیٰ جو چیز مطلوب ہے وہاں تک اللہ یا تو ہم کو پہنچا دیں گے, اور اگر نہیں پہنچے اور راستے میں انتقال ہوا تو اللہ کی ذات کی امید ہے کہ اللہ تعالیٰ مخلصین کے ساتھ ہمارا حشر فرمائیں گے, اس کے لیے ہمت کر کے اپنے آپ کو پیش کریں کہ اس اجتماع سے ان شاء اللہ ہم چار مہینہ نفرت لگائیں گے اور اچھا چار مہینہ لگا کر واپس آئیں. میرے محترم دوست بزرگ, ہمارے زندگی سے تو بگڑے گئے تھے, قربان ہو لو جخن دیکھی اللہ رہا کر بندہ رکھا کام میں آتے اکترے آتے تخن ہمارا کی کری اللہ کے ناراض کر دے باندھا کے خوشی بنا دینے چیشا کری باندھا کے خوشی بنا دے مانس کے مخلوق کے خوشی بنا دینے چیشا کری خالق کے ناراض کر دے এইটাই হলো আমাদের জিন্দগিতে নষ্ট হয়ে গেছে, এটার প্রমাণ হাতে হাতে প্রমাণ। এর জন্য এই নষ্ট জিন্দগির যদি আমরা সঠিক রাস্তায় সঠিক রুখে সঠিক পথের মধ্যে নিয়ে আসতে পারি, নিয়ে আসতে চাই সঠিক ট্র্যাক আমরা উঠাইতে চাই, তাহলে আমাদের জন্য জরুরি হইল যে আমরা জীবনে একবার চার মাস লাগাই এবং খুব ভালোভাবে চার মাস লাগাই, যেভাবে হেদায়ত দেওয়া হয় এভাবে আমরা চার মাস লাগাই, যদি চার মাস লাগে জিন্দগি সঠিক জীবনের একটা মস্ক নিয়ে আমরা মস্ক করে বাড়িতে ফিরে বাড়িতে ফিরতে পারি, তাইলে বাড়িতে আসার পরে আমি ক্ষেত খামার চাকরি বাকরি যা কিছুর মধ্যেই লাগি না কেন, মেরে মস্তর আমার দুর্গ তখন আমার আমি আর মন্দির দিকে যেতে পারবো না, ওইখানের মধ্যে থেকে আমি সঠিক থাকতে ঠিক রাস্তায় থাকতে পারবো, ওইখানে থেকে আমি ঠিক রাস্তায় চলতে পারবো, ওইখানেও আমি মেহনত করতে করতে চাকরি করবো, এই সঠিক রাস্তার সঠিক মেহনত করতে করতে চাকরি করবো, সঠিক মেহনত করতে করতে ব্যবসা করবো, এই ঠিক মেহনতটা করতে করতে আমি আমার গায়ে কারবার করবো, আমার ঘরের মধ্যে তালিমের হালকার মাধ্যমে, আমার ঘরে ঘরের মধ্যে তিনি আলোচনা মোজাকার মাধ্যমে আমার ঘরের মধ্যে দেখে চালু করার জন্য চেষ্টা করবো, আল্লাহ যদি টপিক দেয় একবার চার মাস লাগে আসার পরে প্রতি বছর চার মাস লাগাইব, আর না তো কমপক্ষে বছরের চিল্লা লাগাইব, আর এর কাছে যতদিন থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তালা যদি তৌফিক দেয় তাহলে কি করবো দশ দিন করে লাগাবো না আপনার কমপক্ষে তিন দিন লাগাবো, যদি আল্লাহ তৌফিক দেয় রোজন আট ঘন্টা লাগাই লাগে আর বান্দাকে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তালার সাথে জুড়ে দেওয়ার জন্য কোশিশ করবে, আল্লাহর সাথে জুড়ে দেওয়ার কোশিশ যে করবে আল্লাহর আরেক বান্দাকে আল্লাহর সাথে জোড়ার কোশিশ যে করবে আল্লাহ তালা তার এই বান্দাকে আল্লাহ তালার সাথে জুড়ে দেবেন। তো মেরে মহাতালা আমাদের বুঝব যদি আমরা সঠিক জীবনে বাকি জীবনটাকে সঠিকভাবে চালাইতে চাই তাহলে এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, কিছুদিন পর্যন্ত আমাকে যে জিন্দগি রোগটাকে সঠিক পথে চালাইতে হবে যাতে ওইটা আমার অভ্যাসে এসে যায়, ওইটা আমার অভ্যাসে এসে যায়। অভ্যাসে আনার জন্য হলে আমাকে সঠিকভাবে চার চার মাস লাগাইতে হবে, রোজান 8 ঘন্টা মেহনত করবো, না পারি তো কমপক্ষে 4.5 ঘন্টা করবো। এইভাবে যখন করতে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিন্দগি মুসলমানের জিন্দগি সঠিক পথের দিকে আসবে। জান মালের খরচা সঠিক পদ্ধতি যেটা এইটাকে যদি আনার জন্য হলে দাওয়াতের মেহনত এটা যদি করতে পারি, এই মাস মাস থেকে যদি 4 মাসের জামাত পানে আমরা চলে যেতে পারি, তো মেরে মহাপরাদ লক্ষ লক্ষ মুসলমানের জান মালের ব্যবহার সঠিক হবে। লক্ষ লক্ষ মুসলমানের জান মালের ব্যবহার যখন সঠিক হবে তখন আল্লাহ তাআলা মুসলমানদের উপর খুশি হবে, মুসলমানদেরকে হাজারো মানুষের হেদায়েতে জুড়িয়া বানাইবে। এই জন্য কে কে হিম্মত করতে পারে যে এই মাস মাস থেকে আমরা নগদ 4 মাসের জন্য দাঁড়াবি আছে, এরকম কে আছে দাঁড়ান তো ভাই, ইনশাআল্লাহ আমি নগদ 4 মাসের জন্য দাঁড়াবি আছে, এরকম কে কে আছে দাঁড়ান। আল্লাহ কবুল করে, আল্লাহ আল্লাহ যেভাবে আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম এইভাবে আমল করার জন্য তৌফিক দিয়ে দেয়। আল্লাহর কাছে চাইব যে আল্লাহ জানমালের সঠিক ব্যবহারের রাস্তা দিতে ওই রাস্তা গুলো তুমি আমাকে চালাই দাও মেহরবানি করে, কারণ আমাকে তো আমার নষ্ট মনে করে যে মজমা শেষে গেছে মেহরবানি করে বসে থাকি। আল্লাহ যারা দিন তৈরি করে দিতে সেই শুধুমাত্র দাঁড়াই সে এখন হেমত করতে পারি কিন্তু দোয়া করতে থাকি আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকি যে আল্লাহ আমি কেন যাইতে পারতেছি না, আমার দিনকে তৈরি করে দাও। প্রযুক্ত আর সমাধান করবেন আল্লাহ তাআলা ভাই বসেন। আর যারা আমরা দাঁড়াইছি মেহরবানি করে তারা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে চলে যায়, প্রত্যেকের ক্ষেত্রের মধ্যে তশকিলের খাতির আছে, তশকিলের জন্য জামাত বানানো আছে। আপনাদের তশকিলওয়ালাদের কাছে ওই মার্কাজি তশকিলের থেকে কাগজ দিয়ে দেওয়া হয়েছে, তারা তো জামাতের আবেদন করছিল অতগুলো কাগজ দিয়ে দেওয়া হয়েছে, ওই কাগজগুলোর মধ্যে আপনাদের নাম লিখবে, আরো 5 জন দাঁড়াইছে তারও নাম লিখবে, এইভাবে 11 জন 12 জন 14 জন করে একটা জামাত পুরা করবে, তারপরে কাগজ এখানে দিবে সময় মতো হেদায়েতের কথা হবে, তারপরে দোয়া উপস্থাপনা রওনা হয়ে যাব। একটা কর্তৃত্ব আছে, খালি মন মতো এক এক দূরে এক এক দিকে চলে গেলে হবে নাকি? এই জন্য মেহরবানি করে যারা দাঁড়াইছিলাম তারা প্রত্যেকেই চার খিস্তার মধ্যে চলে যায়। আর এখানে যারা যাদের কৃষ্ণের এই আশেপাশে যাদের খ্রিস্টাটাই এখানে তারা একটু মেহরবানি করে এখানে বসে থাকি, জমা বসে 3 জন 4 জন করে হালকা বানাই, পুরান খাতি নতুন খাতিদেরকে নিয়ে বসি হালকা বানায়, এই ভাই একটু বসেন বসেন আপনার কোথায় গেছে, বসেন বসেন একটু বসেন, হালকা বানায় বানায় একে অপরকে তৈরি করতে থাকি। কথা এই জন্য বলি যাতে করে আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে সুস্থা পয়দা করে দেয়। হ্যাঁ, এই কথাটা আমার দিলে কবুল করে, এই যোগ্যতা আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে পয়দা করে দেয়। আর সে তো দিলের কথাটা কবুল করবে, এই যোগ্যতাও দিলের মধ্যে নাই, এই যোগ্যতা দিলের মধ্যে নাই। আমরা তো কত কথা শুনি, কোনো কথা তো আমার পরিবর্তন আসে না, তো বোঝা গেল দিলে এখনো কবুল করতেছে না। আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ গুনাহের কারণে দিলটা এত খারাপ হয়ে গেল যে কোনো কথাই আমার অন্তরে বসতেছে না, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। জি ভাই মাশাআল্লাহ, খুব বেশি হাঁটাচলা করবো না, প্রত্যেক ভাই যার যার খিস্তায় যাই, যার যার মসজিদের জামাতের ছাত্রীদেরকে নিয়ে বসি, 7 জন তৈরি হয়ে আসছিল আজকে তৈরি করে নেই, যে আমার মসজিদের থেকে আরো 5 জন তৈরি করে আমার মসজিদের জামাতে আমি মোকাম্মাল করি। একান্তই যদি না হইতেছে তাহলে আর একটা মসজিদের সাথে জুড়ে যাই, কিন্তু প্রথমে তো আজকে তো প্রথম মসজিদ, প্রথম থেকেই অন্য মসজিদের সাথে আমার ছাত্রীদের জন্য আজরি আজকে চেষ্টা করি, রাত্রে কান্নাকাটি করি, বাবার রাত্রে কান্নাকাটি করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা রাত্রি দোয়া করতেন, রাত্রে কান্নাকাটি করি, সকালবেলা আবার তশকিল করি, যাতে করে আমার মসজিদের সাথে দিয়ে আমার মসজিদের জামাত পুরো হয়ে যায়। আমার মসজিদের একটা জামাত যদি সময় লাগায় ফিরে আসে তাহলে আসতে যাওয়ার জন্য লোক তালাশ করা লাগবে না, এই জামাতই আছে। হ্যাঁ, 3 দিনের জন্য লোক তালাশ করা লাগবে না, এই জামাতেই এক এক এক এক জামাতের এক এক সাথী এক এক জামাত তৈরি করে চলে যাবে। এই জন্য নিজের মসজিদের থেকে জামাত বানানোর জন্য চেষ্টা করি, আল্লাহর দিকে খুব মতাবাদ্য থাকি, রুজু থাকি, আমরা সময় বিলকুল নষ্ট যেন না হয়। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দিকে মোটামুটি থাকি, জ্ঞানের সাথে থাকি, করবেন আল্লাহ তাআলা, দিল আল্লাহ তাআলার হাতে। জি ভাই, অনেক জায়গায় হালকা বানায় বসে গেছি, কিছু ছাত্রী এখনো দাঁড়ানো আছে, চালানো পিছানো আছে, তাদেরকেও তো আমরা দিয়ে বসাই দিই, তাদেরকেও ট্রেনের জেটকে নিয়ে বসাই, আমলের মধ্যে লাগাই দিই, আমলের দ্বারা হইল মাহলের মধ্যে পরিবর্তন আসবে, আমলের দ্বারা আসবে, নাফরমানির আমল হলে মাহল, মাহলের নাফরমানির তাসিক করে দেওয়া হবে, নেক আমলের মেহনত হলে মাহল নেক হইতে থাকবে, আমাদের জন্য এখনো কাছে মাসাল্লাহ বসে গেছেন, একটু দূরে যারা একটু হাতা চলা ওইখানে বেশি হয়ে গেছে, বসে যায় ভাই, আমাদের কামই হইল যে নিজেও আল্লাহ রাস্তাতে দিয়ে নিজের জিন্দিগির রূপকে ঠিক করবো, যান মালের ব্যবহারকে ঠিক করবো, আরো যত মানুষ আছে যত মুসলমান সকলকেই আল্লাহ রাস্তাতে নিয়ে বের করে তার যান মালের ব্যবহার ঠিক করবে, তার জিন্দিগির রূপকে ঠিক করবে। একটা স্যাম্পল হয়ে গেলে ওই স্যাম্পল মত অনেক বানানো যায়, একটা চেয়ারের স্যাম্পল বানাইলে হাজার হাজার চেয়ার বানানো যায়। আমি যদি আল্লাহ রাস্তাতে যে জিন্দিগির রূপকে ঠিক করে নিয়ে আসতে পারি, তা আমার ঘরে এরকম মানুষ পয়দা হতে থাকে, মানুষ দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে, বলতে বলতে শিখে। সাহাবারা তো নমুনা ছিলেন, নিজের পরিবারের জন্য নমুনা, মদিনার বাসীদের জন্য নমুনা, সারা দুনিয়ার জন্য নমুনা ছিলেন। আমি এরকম নমুনা হব, নমুনা হওয়ার জন্য সাহাবাদেরকে যেই মেহনত মদি করাইছেন আমরাও ওই মেহনতই করবো। জামানার পরিবর্তন এসে মেহনত হইতেই আছে, নামাজ আগেও পার্থক্য ছিল এখনো তাই, এক এক টাকাতে ওই সময় যা যা করতে হয়েছে এখনো তাই করতে হয়, হ্যাঁ ইমানি কালিমা আগে যেতে ছিল এখনো তাই, ওইটাই আছে, ওর তাফসিরও ওই রকমই আছে, কিন্তু বন্ধুবান্ধবের অভাব। হ্যাঁ, এই যে যার মাল খরচ করে আরেকজনের সাথে যে ইমানের মোজাকারা করবে, এই লোকগুলার সংখ্যা কমে গেছে। জি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা যারা তৈরি হয় তাদেরকে তসকিলওয়ালা খিচার তসকিলওয়ালার কাছে পৌঁছাই দিই, আজকে থেকে জামাত বানানো শুরু করি, কালকের জন্য কোনো কাম বাকি না রাখি, কালকেরটা কালকে করো। অনেকে তো চিন্তা চিন্তা জিকিরের জামাতও বানাই শুরু করে, যখন তসকিল হইতে থাকলে তখন তারা দোয়ার মধ্যে মশগুল হবে, এরকম যদি বানাই থাকে তো জিকিরের জামাতের সাথী যারা আছে তারা খুব আল্লাহর দিকে মোটামুটি কাঁপতে থাকে, মার্কেটের জামাত যেটা আছে এখন খুব আল্লাহর দিকে উঁচু করি, খানা পিনা বন্ধ রাখি, কথাবার্তা বন্ধ রাখি, ঘুমায় শুয়ে না থাকি, নামাজে দাঁড়াই, দোয়ার মধ্যে মশগুল হই, জাবলা থেকে জাবলাটির থেকে নিজেকে মুক্ত রাখি, জওয়াটা অলক্ষতা সবকিছু বাদ দিয়ে আল্লাহর কাছে চাইতে থাকি, কান্দনা হলে যাওয়া আল্লাহ তাআলা